نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين গতকাল আলোচনা করা হয়েছে সূরা ত্বহার প্রথম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি যতক্ষণ নফল নামাজ পড়বেন ততক্ষণ উভয় পা জমিনে চাপাইয়া দাঁড়ান এবং ঘুমের ক্ষতি হয় না, স্বাস্থ্যের ব্যাঘাত হয় না, পায়ে ব্যথা হয় না, পা ফুলে যায় না যতক্ষণ পর্যন্ত নফল বন্দেগি করলে ততক্ষণ পর্যন্ত নফল বন্দেগি করো। কারণ এই কুরআন আমি আপনার কাছে নাজিল করেছি সারা রাত ভর নফল বন্দেগিতে নফল নামাজে দাঁড়িয়ে এত কষ্ট করার জন্য নয়। এই প্রসঙ্গে গতকাল বলা হয়েছে এখানে নফল বন্দেগি করার একটা সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে একটা জরুরি হাদিসের ব্যাখ্যাও আমাদের জানা থাকা দরকার। সে হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। এর অর্থ হল ধর্মটাকে তোমরা সহজ করে দাও, ধর্মকে কঠিন করো না, আর মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কগ্রস্ত করো না। এখন কোন লোক বলতে পারে যে আল্লাহর রাসূল বলেছেন ধর্মকে সহজ করে দেওয়ার জন্য, আমার যদি দৈনিক পাঁচ বেলা ফরজ নামাজ পড়তে হয় তাহলে আমার জন্য ধর্ম পালনটা বড় কঠিন হয়ে যায়, কাজেই নামাজটা না পড়লেই আমার জন্য ধর্ম পালনটা সহজ হয়। আর আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ধর্মকে সহজ করো। কোরআন হাদিসের এই রকম অপব্যাখ্যাকারীরও অভাব নাই বর্তমান মুসলমান সমাজে। এইভাবে হাদিসকে অপব্যাখ্যা করতে চায়। আল্লাহর রাসূল বলেছেন ধর্মকে সহজ করো, আমি রমজানের মাস সারা মাস রোজা রাখলে আমার জন্য ধর্ম সহজ হয় না, দৈনিক পাঁচ বেলা নামাজ পড়লে আমার জন্য ধর্ম সহজ হয় না, মা বোনদেরকে পর্দায় রাখলে আমাদের জন্য ধর্ম পালন করা সহজ হয় না, মদ খাইতে না পারলে, সুদ খাইতে না পারলে, ঘুষ খাইতে না পারলে, গাঞ্জা খাইতে না পারলে ধর্ম পালন আমাদের জন্য সহজ হয় না। জবাব দেওয়ার আগে বলতে চাই, তোমার যদি নামাজ পড়তেও ধর্ম পালন কঠিন হইয়া যায়, রোজা রাখতেও ধর্ম পালন কঠিন হইয়া যায়, সুদ ছাড়তেও ধর্ম পালন কঠিন হইয়া যায়, ঘুষ ছাড়তেও ধর্ম পালন কঠিন হইয়া যায়, মদ গাঞ্জা ছাড়তেও ধর্ম পালন কঠিন হইয়া যায়, তাহলে তুমি ধর্ম বলতে কি বুঝো? ধর্ম কোনটার নাম? এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল যে বলেছেন ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করো না, এর মানে হল ধর্মীয় কাজগুলি প্রধানত দুই প্রকার। এক প্রকার ধর্মীয় কাজকে বলা হয় জরুরিয়াতে দিন, আরেক প্রকার ধর্মীয় কাজকে বলা হয় জওয়াইদাতে দিন। ধর্মের কতগুলি কাজ আছে বাধ্যতামূলক, আর কতগুলি কাজ আছে ঐচ্ছিক। বাধ্যতামূলক কাজগুলি হল ফরজ, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা, আর সকল প্রকার গুনাহ বর্জন করা, এগুলি ধর্মের বাধ্যতামূলক কাজ। ধর্মের ঐচ্ছিক কাজ হল সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব পালন করা এবং মাকরুহ তানজিহি থেকেও বিরত থাকা। চার প্রকার ধর্মীয় কাজ বাধ্যতামূলক, চার প্রকার ধর্মীয় কাজ ঐচ্ছিক। বাধ্যতামূলক কাজ যদি কেউ করে না, তাহলে এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। ঐচ্ছিক কাজগুলি যদি কেউ করে না, তবু এর জন্য তাকে কোন শাস্তি ভোগ করতে হবে না। এই রুলগুলি জানা থাকলে রাসুলের হাদিসের ব্যাখ্যাটা বোঝা সহজ হয়। রাসুল যে বলেছেন ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করবে না, এর মানে হল ধর্মের যে সমস্ত কাজ ঐচ্ছিক, করলে সওয়াব আছে, না করলে কোনো দোষ নাই, ওইগুলি করার জন্য কাউকে পীড়াপিড়ি করবে না, এর মানে হল ধর্মকে কঠিন করবে না। নফল বন্দেগী একজনের ইচ্ছা হইলে করবে, না হইলে না করবে, তুমি তাকে নফল বন্দেগী করতে বাধ্য করো না, এর মানে হইল ধর্মকে কঠিন করো না, ধর্মকে সহজ করো। ফরজ বন্দেগীও যদি সে না করতে চায় আর বলে আল্লাহর রসুল বলছেন ধর্মকে আমার জন্য সহজ করো, ফরজ বন্দেগীও যদি তুমি করো না, হারাম কাজও যদি ছাড়ো না, তাহলে তুমি ধর্ম পালন করবে জিনিসটা কি হবে? ধর্ম বলতে কি বুঝো তুমি, কি পালন করবে? কাজেই বাধ্যতামূলক কাজগুলি পালন করতেই হবে। ঐচ্ছিক কাজগুলির ব্যাপারে রসুল বলেছেন সাবধান, এইগুলির ব্যাপারে পীড়াপিড়ি করবানা, বাড়াবাড়ি করবানা। নফল বন্দেগী একজন ইচ্ছা হইলে করবে, না হইলে না করবে, সুন্নতে জায়েদা আমল একজন ইচ্ছা হইলে করবে, না হইলে না করবে, মুস্তাহাব আমল একজন ইচ্ছা হইলে করবে, না হইলে না করবে, করলে অতিরিক্ত পুরস্কার পাবে, না করলে তার কোনো শাস্তি হবে না। সুতরাং এইগুলি করার জন্য কাউকে বাধ্য করলে ওই সময় ধর্মকে কঠিন করা হয়। বিষয়টা কি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন? আর যে হাদিসরি আল্লাহ রসুল বলেছেন মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কগ্রস্ত করিও না, এই সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা যদি এভাবে করা হয়, আমি নামাজ পড়ব না তবু আমাকে জান্নাতের সুসংবাদ দাও, আমি রোজা রাখব না তবু আমাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দাও, আমি সুদ ছাড়ব না, আমি ঘুষ ছাড়ব না, আমি মদ ছাড়ব না, আমি গাঞ্জা ছাড়ব না, তারপর আমি বেসতে যাব, এই কথাটা বলতে হবে। তা নাইলে রসুল বলেছেন সুসংবাদ দেওয়ার জন্য আমাকে জান্নাতে যেতে হবে, নামাজ রোজা না করলে আমাকে জান্নাতে হবে, গুনার কাজ না ছাড়লে, এই কথা বললে সুসংবাদ দেওয়া হইল কোথায়? এটাও অপব্যাখ্যা, এইটাও অপব্যাখ্যা। তাহলে সুসংবাদ দাও, আতঙ্কগ্রস্ত করো না কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হইল অতীত জীবনে একজন মানুষ যত রকমের গুনাহ করেছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, সে যদি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, এটা হল সুসংবাদ। তুমি গুনাহ করতেই থাকবে, তওবা করবে না, আর আল্লাহ মাফ করতেই থাকবেন, এই সুসংবাদের এই ব্যাখ্যা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরে বলে দিন, তোমরা যারা গুনাহ করেছো, নিজেদের উপর নিজেরা জুলুম করেছো, জাহান্নামের শাস্তির যোগ্য হয়েছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কারণ অন্য আয়াতে বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তওবা করে গুনার অভ্যাস ছেড়ে দাও, আল্লাহর কাছে ওয়াদা করো আর জীবনে কোনদিন গুনাহ করবে না, অতীতে যত গুনাহ করেছ আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এটা হল সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা। তুমি গুনাহ করতে থাকো অসুবিধা নাই, জান্নাতে যাবে। তুমি নামাজ কাজা করতে থাকো জান্নাতে যাবে। তুমি রোজা রাখার দরকার নাই জান্নাতে যাবে। তোমার সুদ ছাড়ার দরকার নাই, ঘুষ ছাড়ার দরকার নাই, মদ ছাড়ার দরকার নাই, গাঞ্জা ছাড়ার দরকার নাই, তুমি জান্নাতে যাবে। এইগুলি সুসংবাদের অপব্যাখ্যা। কাজেই রাসুলের এই হাদিসের সঠিক ব্যাখ্যাটা জানলেও জরুরিয়াতে দিন এবং জওয়াইতাতে দিন পালন করার বাধ্যতামূলক ধর্মীয় কাজগুলি আর ঐচ্ছিক ধর্মীয় কাজগুলি পালন করার ব্যাপারে আমরা একটা সুস্পষ্ট দিক নির্দেশনা লাভ করতে পারি, এবং এটা আমাদের সকলের জানা দরকার এবং এটা আমাদের সকলের ফলো করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনার কাছে কুরআন নাজিল করেছি আপনি এত কষ্ট করার জন্য নয়। এই প্রসঙ্গে আমার ক্ষুদ্র বিবেচনায় আনুষঙ্গিক যে কথাগুলি আমাদের সমাজের মুসলমানদের জন্য জানা বেশি দরকার ছিল সেই কথাগুলি বলে দেওয়া হল। তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এত কষ্ট করার জন্য নফল বন্দেগীতে দাঁড়িয়ে আপনার এত কষ্ট করার জন্য আপনার কাছে কুরআন নাজিল করেনি, তাহলে কুরআন নাজিল করলাম কেন? নফল বন্দেগীতে এত কষ্ট করার জন্য তো আল্লাহ কুরআন নাজিল করেননি, তাইলে কুরআন নাজিল করলেন কেন সেটাও তো সুস্পষ্টভাবে বলে দেওয়া দরকার। তাই আল্লাহ দুই নম্বর আয়াতে বলেন নফল বন্দেগীতে এত কষ্ট করার জন্য কুরআন নাজিল করিনি, আর তিন নম্বর আয়াতে বলেন কোন কারণে আমি কুরআন নাজিল করলাম, তার কারণ হইল এই। এই কারণটা বোঝার আগে আমাদের সকলের জানা থাকা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠান আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য, আল্লাহর বিধিবিধানকে মানুষের কাছে পৌঁছাইয়া দিয়া ওই বিধিবিধান আল্লাহর বিধিবিধানগুলি পালন করার ব্যবস্থা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে সমস্ত নবী রাসূল পাঠান। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নাজিল করেছেন, পূর্ববর্তী সমস্ত নবী রাসূলকে আল্লাহ যে কাজের জন্য পাঠিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেই কাজেই পাঠিয়েছেন, এবং সেই কাজের জন্যই আল্লাহ তার কাছে কুরআন নাজিল করেছেন। আল্লাহর বিধিবিধান মানুষকে বুঝাইয়া দিবেন, আল্লাহর বিধিবিধান পালন করার ব্যবস্থা দান করবে। পবিত্র কোরআনের প্রায় 6,500 আয়াতের মধ্যে 500 আয়াতে আছে আল্লাহর বিধিবিধান। 6,500 আয়াত থেকে 500 গেলে আর কত থাকে? 6,000। বাকি 6,000 আয়াতে কোন বিধিবিধান নাই, শুধু বিধান পালনের ব্যবস্থা আছে। 500 আয়াতে আল্লাহর বিধান আছে আর 6,000 আয়াতে বিধান পালনের ব্যবস্থা আছে। আমাদের পরিষ্কারভাবে বুঝার দরকার বিধান কাকে বলে আর আল্লাহর বিধান পালনের ব্যবস্থাটা কি। বিধান বলে আল্লাহর দৃষ্টিতে কোন কাজ করা হালাল আর কোনটা করা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোন কাজ করণীয় কোন কাজ বর্জনীয়, এর বিবরণের নাম হল বিধিবিধান। কোনটা করতে হবে আর কোনটা ছাড়তে হবে, যেমন নামাজ পড়তে হবে চুরি ছাড়তে হবে, করতে হবে কি আর ছাড়তে হবে কি, এর বিবরণের নাম বিধিবিধান। মানুষের একটা স্বভাব আছে, প্রায় সমস্ত মানুষের, যে বিধিবিধান শুনাইয়া দিলেই সে বিধিবিধান পালন করতে চায় না। আল্লাহর আইনে নামাজ পড়া ফরজ, বুঝাইয়া দিলেই নামাজ পড়তে চায় না। আল্লাহর আইনে রমজান মাসে রোজা রাখা ফরজ, বলে দিলেই রোজা রাখতে চায় না। চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জিনা করা হারাম, খুন খারাপি করা হারাম, সন্ত্রাস করা হারাম, বলে দিলেই ছাড়তে চায় না। এটা মানুষের স্বভাব। আর আল্লাহর একটা নিয়ম আছে, যে নিজের খুশি মনে আল্লাহর বিধান পালন করতে চায় না, তাদের জুরে পালন করাইয়া দিলে আল্লাহর কাছে কবুল হয় না। একটা লোক নিজে আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে রোজা রাখতে রাজি নয়, আপনি তারে জুরে সুবে সাদেক থেকে মাগরিব পর্যন্ত সারা দিন বন্দি করে রাখলেন, কোনো কিছু খাওয়া দাওয়া করতে দিলেন না, তোরে জুরে রোজা রাখাইয়া দিব, বলেন তার পক্ষ থেকে এই রকম একটা রোজা কি আল্লাহর কাছে কবুল হবে? হবে না। মানুষের স্বভাব হইল বিধান শুনাইয়া দিলেই পালন করতে চায় না, আর আল্লাহর নিয়ম হইল জুরে পালন করাইয়া দিলেও কবুল হয় না। তাহলে এখন তার আল্লাহর বিধান পালন করার ব্যবস্থাটা কি? এর একমাত্র ব্যবস্থা হইল ওয়াজ, নসিহত, উপদেশ। কোরআন শরীফের 500 আয়াতে বিধান আছে, 6000 আয়াতে ওয়াজ আছে। ওয়াজ, ওয়াজ কাকে বলে? এটা বুঝলে পরে আমরা বুঝব যে ওয়াজ কিভাবে আল্লাহর বিধান পালনের ব্যবস্থা হয়। দুইটা জিনিসের নাম হইল ওয়াজ। একটা হল আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে তা বুঝাইয়া দেওয়া, আর একটা হল আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি হবে তা বুঝাইয়া দেওয়া। মানুষ যখন বুঝতে পারবে যে নামাজ পড়লে আমি বেহেশতের চাবি পাব, আর নামাজ না পড়লে আমাকে জাহান্নামে যেতে হবে, তখন তাকে জুরে নামাজ পড়াতে হবে না, জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, জান্নাতে যাওয়ার স্বার্থে নিজের আগ্রহেই নিজে নামাজ পড়বে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, মানুষকে আল্লাহর বিধান পালন করাবার ব্যবস্থাটা কি? ওয়াজ। কিন্তু আমাদের বুঝতে হবে ওয়াজ কাকে বলে, আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার, লঙ্ঘন করলে কি শাস্তি, তার বিবরণের নাম ওয়াজ। কোন কাজ করতে হবে কোন কাজ ছাড়তে হবে, এর বিবরণের নাম বিধান। কোন কাজ করতে হবে কোন কাজ ছাড়তে হবে, এর বিবরণের নাম বিধান। আর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে, আর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি ভোগ করতে হবে, তার বিবরণের নাম ওয়াজ। যেমন ধরুন হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কাজেই নামাজ পড়া আল্লাহর বিধান, তো পড়তে হবে, পড়লে কি উপকার হবে আমার, বেহেশতের চাবি পাব। নামাজ পড়লে কি উপকার হবে, বেহেশতের চাবি পাব। এই কথাগুলি জানার পরে বুঝার পরেও যারা নামাজ পড়তে চায় না, এরা মুখের দ্বারা বলে না, কাজের দ্বারা বুঝাইতে চায় যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে বেহেশতের চাবি দিলেও আমি নিতে চাই না, এছাড়া আর কোন ব্যাখ্যা নাই। নামাজ বেহেশতের চাবি, সহি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন নামাজ বেহেশতের চাবি। এই কথা শোনার পরে বুঝার পরেও যেই মুসলমান নামাজ পড়তে চায় না, সে বুঝাইতে চায় আল্লাহ আমাকে বেহেশতের চাবি দিলেও আমি এই চাবি নিতে চাই না, আল্লাহর দেওয়া বেহেশতের চাবি নিতে চায় না, এমন মুসলমান আছে কি দুনিয়াতে? খুব কম, অনেক বেশি। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে কোন ফরজ নামাজ ছেড়ে দেবে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া, তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাইলে নামাজ পড়লে, নামাজ পড়াটা হল আল্লাহর বিধান, নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে, নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এখানে আমরা বিধান এবং ওয়াজের বেশ কমটা বুঝতে পারি। আল্লাহ একায়েতে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া আমি মুমিনদের উপর ফরজ করে দিলাম, সময় মতে নামাজ পড়া ফরজ। এটা কি ওয়াজ না বিধান? বিধান। সময় মতে নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর বিধান। এই নামাজটা পড়লে বেহেশতের চাবি পাওয়া যাবে, না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই বিবরণটা কি ওয়াজ? এবার বুঝলেন তো বিধান এবং ওয়াজের পার্থক্য। কোরআনের প্রায় 6,500 আয়াতের মধ্যে 500 আয়াতে আছে বিধান, আর প্রায় 6,000 আয়াতে আছে ওয়াজ। এই 6,000 আয়াতে আল্লাহ তিন পদ্ধতিতে দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন, আল্লাহর ওয়াজ। কোরআনের 6,000 আয়াত কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। কোন আলিমের ওয়াজ নয়, কোন মুফাসসির মুহাদ্দিসের ওয়াজ নয়, কোন বুজুর্গের ওয়াজ নয়, কোন ওলির ওয়াজ নয়, কোরআন শরীফের 6,000 আয়াত সরাসরি আল্লাহর ওয়াজ, সরাসরি আল্লাহর ওয়াজ। এই 6,000 আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে তিনটা পদ্ধতিতে ওয়াজ করেছেন। আল্লাহর ওয়াজের প্রথম পদ্ধতির নাম তজকির বি আলা ইল্লাহ, দ্বিতীয় পদ্ধতির নাম তজকির বি আয়ামিল্লাহ, তৃতীয় পদ্ধতির নাম তজকির বিমা বাদাল মাউত। এর বাংলা হইল আল্লাহর কুদরতের বিবরণ দিয়া মানুষকে আল্লাহ ওয়াজ করেছেন। কোন কোন সময় অতীতের ঘটনার বিবরণ দিয়া আল্লাহ মানুষকে ওয়াজ করেছেন, কোন কোন সময় পরকালের বিবরণ দিয়া আল্লাহ মানুষকে ওয়াজ করেছেন। কত ধরনের বিবরণের দ্বারা আল্লাহ মানুষকে ওয়াজ করেছেন? কুদরতের বিবরণ, অতীতের ঘটনার বিবরণ, পরকালের বিবরণ। মনে থাকবে কিনা দেখেন, 6,000 আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন তিন পদ্ধতিতে। প্রথম পদ্ধতির নাম কুদরতের, আল্লাহর কুদরতের বিবরণ। দ্বিতীয় পদ্ধতির নাম অতীতের ঘটনার বিবরণ। তৃতীয় পদ্ধতির নাম পরকালের বিবরণ। তাহলে 30 পারা কোরআনে বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? সেই হিসাবে আল্লাহ বলেন ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা, আপনার কাছে কোরআন নাযিল করেছি নফল বন্দেগীতে এত কষ্ট করার জন্য নয়, খুদা বিরুদেরকে ওয়াজ করার জন্য। এই কোরআনের দ্বারা আপনি খুদা বিরু মানুষদেরকে ওয়াজ করবেন, নসিহত করবেন। এবার বলুন কোরআনের কত আয়াতের দ্বারা মানুষকে ওয়াজ করা যাবে? আর কোরআনের কত আয়াতের দ্বারা ইসলামের বিধান প্রমাণিত হবে? 500 আয়াতের। বিষয়টা পরিষ্কার বুঝলেন কিনা দেখেন। এখন আমরা কুদরতের বিবরণের ওয়াজের একটা কিছু উদাহরণ, অতীতের ঘটনার বিবরণের ওয়াজের একটা কিছু উদাহরণ, আর পরকালের বিবরণের ওয়াজ এর একটু উদাহরণ বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই কোরআন সরাসরি আরব দেশে আরবি ভাষায় আরবের আরবি ভাষাভাষী নবীর কাছে নাজিল হয়েছিল, এই জন্য আরব দেশের গৃহপালিত পশু উটের উদাহরণ দিয়ে বলেছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি লক্ষ্য করে দেখো না উটগুলির দিকে কেমন ভাবে সৃষ্টি করা হল? যেসব দেশে উট নাই, যে কোনো জীবজন্তু মানুষ পালে তার দুধ পান করার জন্য, বাংলাদেশে বেশিরভাগ মানুষ এরকম দুধ পান করার জন্য পশু পালে গরু। গরুকে আমরা ঘাস খাওয়াই আর যাই কিছু খাওয়াই, সবগুলি তার পেটে এক জায়গায় গিয়া জমা হয়। জমা হইয়া একটা অংশ গোবর হইয়া এক রাস্তা দিয়া বাহির হইয়া যায়, আর একটা অংশ পেশাব হইয়া আর এক রাস্তা দিয়া বাহির হইয়া যায়, আর একটা অংশ রক্ত হইয়া শরীরে থাকিয়া যায়, আর দুধের গাবি হইলে আর এক অংশ দুধ হইয়া আর এক রাস্তা দিয়া বাহির হইয়া যায়। সবগুলি খাদ্য তার পেটে প্রবেশ করেছিল কত রাস্তায়? এখন এই খাদ্যটাকে চার ভাগে বিভক্ত করে চারটা সাইড রাস্তা দিয়া বাইর না করিয়া যেভাবে ঢুকছিল এক রাস্তা দিয়া, ঠিক সেইভাবে দুধ আর পেশাব যদি এক রাস্তা দিয়েই বাইর হইত তাহলে তোমরা কেমন ভাবে পান করতে পারতে? একটু চিন্তা করে দেখো, সবগুলি খাদ্য এক রাস্তা দিয়া গাভীর পেটে প্রবেশ করলো, রক্ত চলে গেল ভিন্ন রাস্তা দিয়া, গোবর চলে গেল ভিন্ন রাস্তা দিয়া, পেশাব চলে গেল ভিন্ন রাস্তা দিয়া, দুধ আসলো এমন একটা রাস্তা দিয়া যেই রাস্তা দিয়া এক বিন্দু পেশাবও আসতে পারে না। এই ডিসিপ্লিনটা কে করে? সুতরাং আল্লাহর কুদরতের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে আল্লাহ ওয়াজ করেছেন, নসিহত করেছেন, সেই আল্লাহর গুলামি না করলে আর কার গুলামি তোমরা করতে পারো? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশশামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরুজুনিল কদীম, লাশশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার وَلَلَّيْلُ سَابِقُ النَّهَارُ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ। সূরা ইয়াসিনের আয়াতগুলিতে আল্লাহ বলেন, আল্লাহ চিনার জন্য তোমাদেরকে আমি এই জগতে যত নিদর্শন দিয়েছি তার মধ্যে একটা নিদর্শন হল সূর্য। তোমরা সূর্যকে দেখে দেখে আল্লাহকে চিনতে পারো। কিভাবে? আল্লাহ বলেন, তাজরি লি মুস্তাকাররিল্লাহ, এই বিশাল সূর্যটা তার লক্ষ্যস্থলের দিকে যায়। বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীটা যত বড় এর চেয়ে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। 13 লক্ষ পৃথিবী একত্রে জুড়া দিলে যত হবে সূর্যটা তত বড়। বলেন তো এটা কোন রাস্তার উপর দিয়া যায় না শূন্য স্থানে দিয়া যায়? আপনাদের মাথার উপরেও কি কখনো আসে? না আসে না। তখন কি আপনাদের এই পৃথিবীর সাথে, পৃথিবীর থেকে সূর্যের সাথে কোন খুঁটি ফিট করা থাকে যেন সূর্য মাথার উপর না পড়ে? থাকে না। আপনারা যেখানে বসছেন এর উপরে ছাদ আছে কিনা, এই ছাদটা মাথার উপরে না পড়ার জন্য ফুটি ফিট করা আছে কিনা, এই ছাদটা না পড়ার জন্য যদি এতগুলি খুঁটি ফিট করতে হয়, পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্যটা এই শূন্য স্থানের উপরে তোমাদের মাথার উপর যখন আসে, তখন তোমাদের মাথার উপর না পড়ার জন্য কোন খুঁটি ফিট করা নাই, এটাকে সামলায় কে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্যকে দেখেও তোমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারো। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم সূর্য যে তার লক্ষ্যস্থলের পথে পানে যায়, সূর্য যায় সদা সর্বদা। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, আল্লাহকে সেজদা করে, উদয় হওয়ার অনুমতি চায়, আল্লাহর পারমিশন পাওয়ার পরে উদয় হয়, আবার আল্লাহর আরশের নিচে যায়, আবার আল্লাহকে সেজদা করে, আবার অস্ত যাওয়ার অনুমতি চায়, আল্লাহর অনুমতি পাওয়ার পরে অস্ত যায়। এই হাদিসের বিশাল বিস্তারিত ব্যাখ্যা আছে। এই হাদিসের ব্যাখ্যাটা সঠিকভাবে না জানলে আধুনিক বিজ্ঞানীদের অনেক কথার সাথে রাসুলের হাদিসের সংঘর্ষ মনে হবে, আসলে কোন সংঘর্ষ নাই। আধুনিক বিজ্ঞানের তত্ত্বগুলি যদি সঠিক হয় তাহলে সেইগুলি ইসলামের কোন কথার সাথে সাংঘর্ষিক হয় না, বরং ইসলামের সবগুলি কথার সাপোর্টার হয়। বিজ্ঞানের কোন কথা যদি সঠিক হয় তাহলে বিজ্ঞানের সেই কথা ইসলামের সাথে সংঘর্ষ হয় না, সাপোর্টার হয়, সাপোর্টার হয়। এই কারণে রাসুলের এই হাদিসের সঠিক ব্যাখ্যা না জানলে দেখা যাবে বিজ্ঞানের সাথে সংঘর্ষ হয়। এই বিষয়টা এখানে আমার আলোচনা করার মতো সময় সুযোগ নাই। আমার লেখা একটা বই বাংলাদেশে আছে, ইসলাম ও আধুনিক বিজ্ঞান, ওইখান থেকে আপনারা সংগ্রহ করার ব্যবস্থা আছে, যদি সংগ্রহ করতে পারেন দেখতে পারলে ওই হাদিসের ব্যাখ্যা এবং আল্লাহ যে কোরআনে বললেন সূর্য তার লক্ষ্যস্থলের পথে যায়, সূর্য যায় কিভাবে এবং তার লক্ষ্যস্থল কোনটা, এই সমস্ত প্রশ্নের জবাব সেখানে পেতে পারে। আমি এখানে শুধু যে কথাটা বলতে চাই সেটা হল, আল্লাহ বলেন সূর্য এই বিশাল মহাশূন্যে তার নির্ধারিত পথে যায়, চন্দ্রের জন্য আলাদা নির্ধারণ করে দিয়েছি রাস্তা, চন্দ্র চন্দ্রের পথে যায়। এই সূর্য এবং চন্দ্র উভয়টা একই মহাশূন্যে, আল্লাহ বলেন সাতার কাটে, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য উভয়টাই একই মহাশূন্যে সাতার কাটে। আপনারা বলুন মানুষের তৈরি করা রাস্তা দিয়া মানুষ কোন যানবাহন চালায় কিনা, একটু দয়া করে বলুন। এই যানবাহনগুলির মধ্যে, এই গাড়ির মধ্যে, বাসের মধ্যে, ট্রাকের মধ্যে, কারের মধ্যে চালক বা ড্রাইভার থাকে কিনা, তারপরও কোন সময় অ্যাক্সিডেন্ট হয় কিনা, যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন কোন কারণে অ্যাক্সিডেন্ট হয়, সেদিন কারে কোন চালক ছিল না এই জন্য, না চালক থাকা সত্ত্বেও? আল্লাহ বলতে চান তোমাদের গাড়িগুলি তোমাদের নিজের হাতের তৈরি করা, রাস্তাগুলি তোমাদের নিজের হাতের তৈরি করা, তোমাদের গাড়িগুলি তোমরা নিজের হাতে চালাও, তারপরও ঠেস লাগে, টক্কর লাগে, ঘর্ষণ লাগে, অ্যাক্সিডেন্ট হয়। এই বিশাল মহাশূন্যে চন্দ্র সূর্য আমি যে চালাই লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবৎ, কোনদিন তো চন্দ্রের সাথে সূর্যের টক্কর লাগল না, কন্ট্রোল করে কে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকাশের চন্দ্র সূর্যের মধ্যে গবেষণা করলেও তোমরা আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো। ওইলনি ওয়াজ বলেন কোন পদ্ধতির, আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ ওয়াজ করেছে। 6000 আয়াতে যদি তিন প্রকারের ওয়াজ হয় তাহলে গড়ে এক এক প্রকারের ওয়াজে কত আয়াত হয়? 2000 আয়াতে আল্লাহ কোরআনের শুধু আল্লাহর কুদরতের বিবরণ দিয়েছে। আল্লাহর ওয়াজের দ্বিতীয় পদ্ধতি হল অতীতের ইতিহাস, অতীতের ঘটনা, ফেরাউনের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নমরুদের ঘটনা, আরো আরো বিভিন্ন নবী রসুলের ঘটনা, বিভিন্ন বেদিনের ঘটনা, এই ঘটনাগুলির দ্বারা আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করতে চান, ওয়াজ করতে চান। কোরআন শরীফের 26 জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা এবং ফেরাউনের ঘটনা এত বেশি জায়গায় আল্লাহ বর্ণনা করলেন কেন? এই ঘটনার মধ্যে সর্বকালের সকল মানুষের জন্য নসিহত রয়েছে। ফেরাউন শাসন ক্ষমতা লাভ করেছিল মিশরের, গদিনিসীন ছিল একাধারে 400 বছর। ফেরাউন মিশরের গদিনিসীন ছিল কতদিন? 400 বছর। 400 বছরের ভিতরে তার গায়ে কোনদিন জ্বর আসেনি, 400 বছরের ভিতরে তার কোনদিন মাথা ব্যথা হয়, 400 বছরের ভিতরে তার কোনদিন সর্দি হয়। বলেন 400 বছরের গদ্দিনিসীন রাজা রুগা না সুস্থ? সুস্থ। আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে কোন দেশের রাজত্ব এত দীর্ঘদিন পর্যন্ত কোন একক ব্যক্তি করতে পারেনি। এত দীর্ঘদিনের জন্য শাসন ক্ষমতা দখল করে বসে থাকা গদিতে আমার জানা মতে ফেরাউন ছাড়া আর কেউ নাই দুনিয়া। সেই ফেরাউনের যখন মুসা আলাইহিস সালামের সাথে সংঘর্ষ হল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর পানির ফাঁকে ফাঁকে দিয়া রাস্তা করিয়া নাজাত দিয়া দিলে, কিন্তু ফেরাউনকে সেই পানির মধ্যে তার সেনাবাহিনী সহ ডুবাইয়া মারলে। কাজেই এই ঘটনার মধ্যে কি আমাদের উপদেশ নসিহত বলতে কিছু আছে? আল্লাহর নাফরমান যদি হও সুখ শান্তি আর সুস্থতা ভোগ করো, আর রাজত্ব আর শাসন ক্ষমতা দখল করে বসে থাকো, একদিন আসবে যেদিন তোমার হায়াত শেষ হবে, তোমার জীবন ফুরাবে, সেদিন আল্লাহর গজবে যে তোমারে ধরবে, এরপর থেকে আর রক্ষা না। পক্ষান্তরে আল্লাহর বিধান পালন যদি করতে দেখো, যত রকমের জুলুম নির্যাতন জালিমদের পক্ষ থেকে দুনিয়াতে তোমাদের উপর আসুক, মরণের পর থেকে তোমরা চিরকালের জন্য সুখী হয়ে যাবে। এই সবক, এই শিক্ষা, এই ওয়াজ, এই নসিহত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনার ভিতরে আছে কি নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘটনাও কোরআনে বর্ণনা করেছেন, নমরুদের ঘটনাও কোরআনে বর্ণনা করেছেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, আমি তো মানুষের খোদা, তুমি আবার কোন খোদার কথা বলো? তোমার খোদার ডেফিনেশন কি? তোমার খোদার পরিচয় পেশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার খোদা হায়াত মৌতের মালিক, মানুষকে হায়াত দান করার মালিক ও খোদা, মৃত্যু দান করার মালিক ও খোদা। এই কথা বলার সাথে সাথে নমরুদ জেলখানার থেকে দুইটা আসামি বাইর করিয়া আনল, আনিয়া একটা আসামিকে বেকসুর খালাস করিয়া দিল আর একটা আসামিকে হত্যা করে। তারপরে বলল, দেখো হায়াত মৌতের মালিক আমি, একজনকে হায়াত দিয়া দিছি আর একজনকে মৌত দিয়া দিছি, সুতরাং তোমার ডেফিনেশন মতো আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই মূর্খটাকে হায়াত মৌতের মালিক বলতে কি বুঝায় তা বোঝানো কঠিন ব্যাপার। এত বড় মূর্খ হায়াতের মালিক কাকে বলে আর মৌতের মালিক কাকে বলে এটাও বোঝার যোগ্যতা রাখে না, সুতরাং এর দ্বারা তারে নসিহত করা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজের ভঙ্গি পাল্টাইয়া দিলেন, নসিহতের পদ্ধতি পরিবর্তন করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার খোদা শুধু হাতে হায়াত মৌতের মালিক নন, আমার খোদার আরো অনেক গুণ আছে যেগুলি তোমার মধ্যে নেই। বলে কি? বলে আমার খোদা প্রতিদিন পৃথিবীর পূর্ব আকাশে সূর্যকে উদয় করেন আর পশ্চিম আকাশে অস্ত করেন। তুমি খোদা হইয়া থাকলে পশ্চিম আকাশে সূর্য উদয় করিয়া পূর্ব আকাশে অস্ত দিয়ে অস্ত করাইয়া দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, সম্পূর্ণ লা জবাব হইয়া গেল নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে খোদার এই পরিচয় পেশ করার পর। এই অতীতের ঘটনাগুলি আল্লাহ কোরআনে কেন বর্ণনা করলেন? দুনিয়ার মানুষকে ওয়াজ করার জন্য, নসিহত করার জন্য। আল্লাহর ওয়াজের তৃতীয় পদ্ধতির নাম হল পরকালের বিবরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজালুল বিলদানা শীবা। যদি দুনিয়াতে আল্লাহর বিধান লঙ্ঘন করে চলো, আল্লাহর বিধান অমান্য করো, তাহলে সেই কিয়ামতের দিন কি দশা হবে তোমার? যে কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখলে শিশুরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর অবস্থা দেখলে শিশু বুড়া হইয়া যেতে পারে আপনারা মনে করেন? আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, হাসরের মাঠের ভয়াবহ অবস্থা দেখা মাত্রই শিশুরা এই ভয়ঙ্কর অবস্থার কারণে বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ হে মানুষেরা, সাবধান, আল্লাহকে ভয় কর। মহাপ্রলয় যখন হবে, মহাকম্প যখন হবে, চুরমার হয়ে যাবে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধুলার মতো হয়ে উড়ে যাবে সেই মহাপ্রলয়ের সময়। সেই অবস্থা যদি কোন গর্ভবতী নারী দেখে, সাথে সাথে তার গর্ব খসে যাবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা যদি কোন শিশুকে দুধ পান করাবার মতো নারী দেখে, তার দুধ পান করার যোগ্য কুলের শিশুর কথা নারী ভুলে যাবে কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন। পরকালের আল্লাহর নসিহত হইল নি, আল্লাহর ওয়াজ কোন পদ্ধতি? পরকালের। তাহলে প্রায় 6,500 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানের বিবরণ দিয়েছেন কত আয়াতে, আর ওয়াজ করেছেন কত আয়াতে? 6,000 আয়াত। প্রায় 2,000 আয়াতে আল্লাহর কুদরতের বিবরণ, আরো প্রায় 2,000 আয়াতে অতীতের ঘটনার বিবরণ, আরো প্রায় 2,000 আয়াতে আল্লাহ দিয়েছেন পরকালের বিবরণ। এই বিবরণগুলি কি জন্য? আল্লাহর শাস্তির ভয়ে ভীত হইয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত লাভ করার আশায় বান্দা যেন নিজের আগ্রহে নিজের মনের খুশিতে যেন আল্লাহর বিধান পালন করতে পারে। এবার বলুন, আল্লাহর বিধান পালনের ব্যবস্থা কি? জুরে পালন করাইয়া দেওয়া না ওয়াজ নসিহতের মাধ্যমে? ওয়াজ নসিহতের। ওয়াজ নসিহত শোনার পরেও যদি কেউ আল্লাহর বিধান পালন করে না, তাহলে বুঝতে হবে তার কপাল মন্দ, বুঝতে হবে তার কপাল মন্দ। এই কপাল মন্দ কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ইল্লা তাজকিরাতাল লিমাইয়াখশা। ওয়াজ করলেই সর্বলোকে আল্লাহর বিধান পালন করতে থাকবে না। ওয়াজের ফলাফল হিসাবে একদল মানুষ আল্লাহর বিধান পালন করবে, ওয়াজ শুনলে একদল মানুষ ওয়াজ আমল করবে, পালন করবে, গ্রহণ করবে, আর একদল মানুষ ওয়াজ গ্রহণ করবে না। ওয়াজ করার পরেও একদলে ওয়াজ কবুল করব, একদলে ওয়াজ কবুল করবে না। আর যারা ওয়াজ করেন তাদের মধ্যেও এক শ্রেণীর ওয়াজ করনেওয়ালাদের দ্বারা শ্রোতাদের মধ্যে আমল করার আগ্রহ সৃষ্টি হবে, আর এক শ্রেণীর ওয়াজ করনেওয়ালাদের দ্বারা শ্রোতাদের মধ্যে আমল করার আগ্রহ সৃষ্টি হবে না। সুতরাং ওয়াজ করনেওয়ালাও দুই দল, ওয়াজ শুননেওয়ালাও দুই দল। এখন সর্বমন কদল এলো, একদল ওয়াজ করনেওয়ালার ওয়াজে মানুষে আমল করার আগ্রহ সৃষ্টি হবে, একদল ওয়াজ করার ওয়াজে মানুষের আমল করার আগ্রহ সৃষ্টি হবে না, একদল শ্রোতারা বালা ওয়াইজের ওয়াজ শুনলে আমল করবে, আর একদল শ্রোতা বালা ওয়াইজের ওয়াজ শুনলেও আমল করবে না। ইচ্ছা একদল যদি বালা করিয়া চিনি না, আমরা এখানে যারা বইছি আমরা আজকের ওয়াজ কার খামুইব কার খামুইত না, কার উপকার হইব কার উপস্থিত কাজে, এই সারি দলের মধ্যে আমি কোন দল আছি এটা তো বোঝা দরকার নাই। এই জন্য কোন ওয়াইজের ওয়াজে মানুষের উপকার হবে, কোন ওয়াইজের ওয়াজে উপকার হবে না, কোন শ্রোতা ওয়াজ শুনলে আমল করবে, কোন শ্রোতা ওয়াজ শুনলেও আমল করবে না, এরও পৃথক পৃথক পরিচয় আছে, বালা রকম বুঝে নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করনেওয়ালাদের হাঁটি ওয়াইজের গুণ বর্ণনা করে কোরআনের আয়াতে বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। আল্লাহর পথে যারা দাওয়াত দেন, আল্লাহর পথে যারা রাখেন, তাদের কার অনুসরণ তোমরা করবে? যার মধ্যে দুইটা গুণ আছে, যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন তাদের মধ্যে দুইটা গুণ আছে কিনা দেখো, দুই গুণওয়ালার ওয়াজ শুনো তোমার হেদায়েত হবে। একটা গুণ হইল আল্লাহর পথে অন্যকে ডাকার আগে তিনি নিজে আল্লাহর পথে চলনেওয়ালা হবেন। বলেন ওয়াজ করা কি বাসা জানলে আর তুতির দূর থাকলে হয় না জীবন সাধনা লাগে? আমি যদি জীবন বর্ণমাস পড়ি না আর কিছু বাসা শিখি আর কিছু হাদিস আর তফসির মুখস্থ করে আপনাদের সাথে ফুটির দূরে বলতে পারি, হ্যাঁ বলতে পারবো, কিন্তু এই ওয়াজের দ্বারা কোন বেনমাজি নমাজি হবে না, কারণ আমি নিজে নামাজ পড়ি না। আমার বিবিরে যদি শরীয়ত সম্মত পর্দায় না রাখি, আমার যুবতী মেয়েকে যদি শরীয়ত সম্মতভাবে পর্দায় না রাখি, ফর্দার যত হাদিস আছে আর ফর্দার যত আয়াত আছে সবগুলি আমি মুখস্থ করে আপনার সামনে বলতে থাকি, তুতার বুলির মতো ক্যাসেটের মতো বলতে পারবো একশো বার, কিন্তু আমার সেই ওয়াজের দ্বারা আপনাদের মাবুন কোনদিন পর্দাওয়ালা হবে না। কারণ কি ওয়াজ করনেওয়ালার ফইলা গুণ আমার মধ্যে নাই। এই জন্য সহি মুসলিম শরীফের হাদিসে আছে, ইন্না হাজাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম। ইসলামের শিক্ষা, ইসলামের জ্ঞান, এটা তোমাদের ধর্মের অংশ। ইসলাম সম্পর্কে কিছু শিখা, কিছু জানা, কিছু বোঝা, তা ইসলাম ধর্মের বহির্ভূত, ইসলাম ধর্মের অংশ, ইসলাম ধর্মের অংশ। ইসলামী জ্ঞান ইসলাম ধর্মের অংশ, এটা কার কাছে শিখতে যাও তারে আগে চিনে নিও, তারে আগে। আমি আইসি আপনারা এখানে ফর্দার ওয়াজ করতাম বাংলাদেশ, আমার বিবির আমি বেফর্দা চালাই, তো আমার আমার সিনিয়া আনছেন না, না সিনিয়া, না সিনিয়া, কোনো কাম হইত না, কোনো কাম হইত না, কার ওয়াজ উন্তায় তারে সিনিয়া আই ওয়াজ উন্তায় তারে। তিনি আমাদের নমাজে রস করবেন, তিনি নিজে নমাজি কিনা, তিনি আমাদেরকে সুদের ওয়াজ করবেন, তিনি নিজে সুদের কারবারি কিনা, তিনি আমাদের ঘুষের ওয়াজ করবেন, তিনি নিজে ঘুষের কারবারি কিনা, তিনি আমাদেরকে পর্দার ওয়াজ করবেন, তিনি নিজে পর্দাওয়ালা কিনা, দেখতে হবে, চিনতে হবে। তিনি নিজে যদি আল্লাহর পথের প্রতীক হয়ে থাকেন তাহলে তার ওয়াজ আমাদের মধ্যে আসর করবে, অ্যাকশন করবে, তার ওয়াজে আমাদের অন্তর বিগলিত হবে, আল্লাহর বিধান পালন করার জন্য আমাদের অন্তর তৈয়ার হবে। এই কথাটা না জানার কারণে আজকাল অনেক মানুষ ধর্ম শিখতে যায় ইন্টারনেটে, কারণ ইন্টারনেটই এমন একজন মানুষ যার সারা জিন্দগির আমল ভালো। কি বলে, ইন্টারনেটে তো এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যার আমল খুব ভালো, হায় হায় মুসলমান, মুসলমানের চেষ্টার অভাব নাই, চিন্তার অভাব নাই, ফিকিরের অভাব নাই হেদায়েতের পথে অগ্রসর হওয়ার জন্য, অভাব শুধু সঠিক সিদ্ধান্তের। কিসের অভাব? সঠিক সিদ্ধান্ত। ধর্ম আমার শিখতে হবে, চেষ্টার অভাব নাই। ঘরে ঘরে টেলিভিশন, প্রত্যেকেই ধর্ম শেখার জন্য টেলিভিশন সুইচ ডেবিট করে দেয়। টেলিভিশনে এত বড় একজন বুজুর্গ যার আমল খুব ভালো। কি আছে মুসলিম শরীফের হাদিসে? ইন্না হাজাল ইলমা দিনুন ফানজুরু আম মা তাখুজুনা দিনাকুম, না আম মান তাখুজুনা দিনাকুম। যে যন্ত্রটার কাছ থেকে দিন শিখতে গেছো, যন্ত্রটা ভালো কিনা দেখে নাও, এটা বলেন নাই। বলেছেন যে মানুষটার কাছে তুমি দিন শিখতে গেছো, মানুষটার আমল কেমন দেখে নাও। বুঝেন, বলেন যন্ত্রের কাছে ইসলাম শিখতে যাব না আল্লাহওয়ালা মানুষের কাছে ইসলাম শিখতে যাব? আর বর্তমান বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান ইসলাম কার কাছে শিখতে যায়? আল্লাহওয়ালা মানুষের কাছে না যন্ত্রের কাছে? যন্ত্রের তো নিজের প্রাণই নাই, আমল কি বুঝেই নাই, এটা আপনাকে দিন কি শিক্ষা দেবে? যার ওয়াজে মানুষের মন বিগলিত হবে, যার ওয়াজে মানুষের অন্তর আমল করার জন্য তৈয়ার হবে, তার মধ্যে দুইটা গুণ কম্পালসারি থাকতেই হবে, বাধ্যতামূলক দুইটা গুণ থাকতে হবে। এক নম্বর, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আগে নিজে আল্লাহর পথের প্রতীক হতে হবে। মানুষকে হারাম কাজ সারার ওয়াজ করার আগে নিজে হারাম কাজ ছেড়ে দিতে হবে। অন্য মানুষকে জরুরিয়াতে দিন আমল করার কথা বলার আগে নিজে জরুরিয়াতে দিন আমল করতে হবে। মনে থাকবে কি আপনাদের? যদি ভুল করি এখানে সারা জীবন বর ওয়াজ শুনতে পারবো, কিন্তু ওয়াজে হেদায়েত হবে না। ওয়াজ করনেওয়ালার এক গুণ, আল্লাহ বলেন অন্যকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আগে নিজে আল্লাহর পথের প্রতীক হতে হবে। সুতরাং ওয়াইজ হওয়া বাসার জুড়ে আর তুতির জুড়ে হয় না, জীবন সাধনায় হয়। ওয়াইজ বাসার জুড়ে হয়, ওয়াইজ তুতির জুড়ে হয় না, জীবন সাধনায় হয়। ওয়াইজ হয় জীবন সাধনায়। আমি সরি, আপনার কাছে মাফ চাইয়া নেই, আমার গলার আওয়াজ খুব ডিস্টার্ব করে, ফাঁকে ফাঁকে একটু গরম চা খাইলে আওয়াজটা ক্লিয়ার হয়, দেখতে সুন্দর লাগে না, কিন্তু আপনারা যাতে একটু বেশি সময় কথা শোনাইতে পারি আপনারা তার দেখাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? ওয়াজ করনেওয়ালার এক গুণ, আগে নিজে আল্লাহর পথের প্রতীক হতে। দুই নম্বর গুণ, ওয়াজের কারণে কোন টাকা পয়সা দন দৌলতের কন্ট্যাক্ট করা যাবে না। তোমাদের এখানে ওয়াজ করব যদি ৫০,০০০ টাকা দাও, তোমাদের সবাই ওয়াজ করতে যাব যদি ৫,০০০ ডলার দাও। এরা ওয়াজ করে মানুষকে আল্লাহর পথের প্রতীক বানাবার জন্য নয়, এরা ওয়াজ করে দুনিয়ার ধন সম্পদ কামাই করার জন্য। মানুষের দরদে দরদি হইয়া না, যে মানুষরে আমি জাহান্নাম থেকে বাঁচাইতাম, মানুষরে আমি আল্লাহর ইবাদত বন্দিগি করনেওয়ালা বানাইতাম, মানুষরে আমি গুনার কাজ সারার জন্য দাওয়াত দিতাম, মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, মানুষ যেন জান্নাত লাভ করতে পারে, সেই জন্য নয়। মানুষ জান্নাতে গেল না জাহান্নামে গেল সেটা আমার দেখার ব্যাপার নয়, আমার ৫০,০০০ টাকা পাইলাম কিনা সেটা আমার দেখার ব্যাপার। এইরকম ওয়াইজ জনদরদি না ফেটের দরদি, ফেটের দরদি ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত হবে না। এবার বলেন ওয়াইজ হওয়া কত সহজ, বুঝতে পারছেন কিছু? ওয়াইজ হওয়া কত সহজ? যারা টাকার কন্ট্রাক্টের মাধ্যমে ওয়াজ করে, এত হাজার টাকা দিতে হবে, এত লক্ষ টাকা দিতে হবে, এত হাজার ডলার দিতে হবে, এত হাজার পাউন্ড দিতে হবে, তা না হইলে তোমাদের সবাই ওয়াজ করতে যাব না, এরা হয় ফিউজ ব্যাটারি। ফিউজ ব্যাটারি বুঝেন, যেটা জ্বলে না জ্বলে না, কিরকম ফিউজ ব্যাটারি? আমারে $5,000 কন্ট্যাক্ট করে আনলেন আপনাদের এখানে এক ঘন্টা ওয়াজ করার জন্য। এই $5,000 একজনের পকেট থেকে দিবে না, সকলের কাছ থেকে চান্দা করে দিবে। $5,000 এই সমস্ত শ্রোতাদের কাছ থেকে চান্দা করতে গেলে সমস্ত শ্রোতারাই নমাজি হবে, সমস্ত শ্রোতারাই সুদমুক্ত গুসমুক্ত মদমুক্ত গাঞ্জামুক্ত হবে? হবে না। তখন আগেই কমিটির লোকেরা কানে কানে কইয়া দিব আমাকে, হুজুর বেনমাজির বিরুদ্ধে কিছু বলবেন না, এরারও চান্দা আনছি আপনারে দিতাম। হুজুর সুদের বিরুদ্ধে কিছু বলবেন না, তারাও চান্দা দিছে আপনার $5,000 পুরা করার লাগে। হুজুর মদের বিরুদ্ধে কিছু ববেন না, এরাও চান্দা দিছে আপনার $5,000 পুরা করবার লাগে। লিস্টি লেখাইছে, এখন মদের বিরুদ্ধে যদি আপনি ওয়াজ করে লেন, তেরা যে লিস্টি লেখাইছিল লিস্টিতে আদায় করতো না, আপনার $5,000 আমরা পুরা করতে পারতাম। পাওয়ারফুল বক্তা না পাওয়ারলেস, ফ্রেশ ব্যাটারি না ফিউজ ব্যাটারি? ফিউজ ব্যাটারি। টাকার কন্টাকে যারা ওয়াজ করে এরা ফিউজ ব্যাটারি। সাহস থাকে না হারাম কাজের বিরুদ্ধে কথা বলার, সাহস থাকে না মানুষের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার, সাহস থাকে না সমাজের মানুষ কোন মানুষ কোন কোন গুণায় লিপ্ত আছে এই গুণার বিরুদ্ধে কথা বলার সাহস থাকে না, কারণ সে বিক্রি হইয়া গেছে আগেই $5,000। এই জন্য আল্লাহ ফাকরাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন। আল্লাহর পথে যারা মানুষকে ডাকবেন তাদের মধ্যে দুইটা গুণ আছে কিনা আগে দেখো। একটা, আগে নিজে আল্লাহওয়ালা হবেন, আগে নিজে আল্লাহর পথের প্রতীক হবেন। দ্বিতীয় নম্বর, টাকা পয়সার কন্টাক্টের মাধ্যমে ওয়াজ করবেন না, ওয়াজ করবেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদ মাখা অন্তর নিয়া। মানুষ জাহান্নামে যাই সেগুনা করি, আমি তাহলে জাহান্নাম থেকে বাঁচাতে চাই সেই দরদে। এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা ইয়াক্তাসু ইল্লা আমিরুন আও মামুরুন আও মুখতাল। ওয়াজ করে তিন দলে, ওয়াজ করে তিন দলে, দুই দল বাতিল এক দল হক, দুই দল হক এক দল বাতিল, দুই দল হক এক দল বাতিল। যে তিন দলে ওয়াজ করে আল্লাহ রসুল বলেন, এর মধ্যে দুই দল হক, দুই হক দলের প্রথম দল, যদি কোন রাষ্ট্র ইসলামের আইনে শাসন হয় তাহলে সেই রাষ্ট্রের সরকারি কর্মকর্তা এবং তাদের পারমিশন প্রাপ্তরা যদি ওয়াজ করে এরা হক, আর যেখানে ইসলামী রাষ্ট্র নাই সেখানে হক্কানি উলামায়ে কেরাম এবং তাদের অনুমতি প্রাপ্তরা যদি ওয়াজ করে এরা হক। লা ইয়াক্তাসু ইল্লা আমিরুন আও মামুরুন, হয়তো ইসলামী রাষ্ট্রের সরকার হবে আর না হয় হক্কানি আলিম হবে, একদল হক ইসলামী রাষ্ট্রের সরকারের স্থলবর্তী হইল হক্কানি উলামায়ে কেরাম, আর দ্বিতীয় দলের ওয়াজ দে খাতি এরা হইল হয়তো ইসলামী রাষ্ট্রের কর্মকর্তাদের পারমিশন প্রাপ্ত আর না হয় হক্কানি উলামায়ে কেরামের পারমিশন প্রাপ্ত। যেমন তবলিগি জমাতে গেলে চিল্লা দিতে গেলে যারা যারা সহি উসুলের বয়ান করেন সবাই আলিম না, কিন্তু হক্কানি উলামায়ে কেরামের অনুমোদন প্রাপ্ত। কথা বুঝলেন কিনা? আল্লাহ রসুল বলেন এই দুই দলের ওয়াজ ঠিক আছে। তৃতীয় দল যে ওয়াজ করে এরার ওয়াজ করা ঠিক নয়। এরা কারা? এরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদ মাখা অন্তর নিয়ে ওয়াজ করে না, মানুষের কাছে নিজে প্রসিদ্ধি লাভ করার জন্য, জনপ্রিয়তা অর্জন করার জন্য, মানুষের মারহাবা আর ধন্যবাদ পাওয়ার লোভে এরা ওয়াজ করে। মানুষ আমার ভক্ত হইয়া যেত, মানুষ আমারে বড় হুজুর কইতো, মানুষ আমারে মারহাবা কইতো, মানুষ আমারে ধন্যবাদ কইতো। তাই এই জন্যই যে কথা কইলে মানুষ খুশি হয় এই কথাই বলতে পারবে, যে কথা কইলে গুনাগারেরা বেজার হবে, সুদের বিরুদ্ধে কইলে সুদকুর বেজার হবে, ঘুষের বিরুদ্ধে কইলে ঘুষকুর বেজার হবে, মদের বিরুদ্ধে কইলে মদকুর বেজার হবে, গাঞ্জার বিরুদ্ধে কইলে গাঞ্জাকুর বেজার হবে, বেনমাজির বিরুদ্ধে কইলে বেনমাজি বেজার হবে, বেরোজাদারের বিরুদ্ধে কইলে বেরোজাদার বেজার হবে, বেফর্দার বিরুদ্ধে কইলে বেফর্দা বেজার হবে। এই কারণে তৃতীয় দল ওয়াইজ ফিউজ ব্যাটারি, পাওয়ারলেস। গেল আমাদের ব্যাপার, আমরা যারা ওয়াজ করি, কার ওয়াজে হেদায়েত হবে কার ওয়াজে হেদায়েত হবে না বুঝলেন তো, তখন আপনারা ব্যাপার, তখন নিজেরকে তো শ্বাস করব, নিজেরকে তো শ্বাস করা বুঝুন নি সিলেটি বাজায় কয়, আপনারা রূপে করবো দেখুন বোঝা যাইব খে খে আজকের ওয়াজের দ্বারা কার হেদায়েত হইবার কার হেদায়েত হইত না। আমি যদি গুণাগার হইয়া থাকি, আমি যদি ওয়াজের অযোগ্যতে হইয়া থাকি, তা আমার কথা বাদ দিয়া দেন, মদনী সাহেব তো আর ওয়াজের অযোগ্য না, তাই তো ওয়াজ করবা বা গত খাইলো করছেন, কিন্তু হেদায়ত আপনার আর কার কার হবে এটা এখন যাচাই হবে, এখন বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى الله بلين هي رسول كريم صلى الله عليه وسلم وذفني قرت ذكين আল্লাহ আল্লাহ রসুল রে আল্লাহ ওয়াজ করার অর্ডার দিয়েছেন, হুকুম দিয়ে ওয়াজ করতে থাকেন। কোন প্রসঙ্গে ওয়াজ করার হুকুম দিয়েছেন একটা প্রসঙ্গ ছিল, খুব মজার একটা ঘটনা আছে তফসীরের কিতাবে। ঘটনাটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক মুনাফিকের বাড়ি আর এক মুমিনের বাড়ি ছিল পাশাপাশি বাড়ি, একই সীমানার এক পাশে মুমিনের বাড়ি এক পাশে মুনাফিকের বাড়ি। মুমিন তারই কয় যে অন্তর অন্তর দিয়া আল্লাহর বিধিবিধান বিশ্বাস করে, মুনাফিক তারই কয় যে নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে কিন্তু আসলে অন্তর দিয়া আল্লাহর বিধান বিশ্বাস করে না, দুঃখবাজ। এক মুমিনের বাড়ি আর এক মুনাফিকের বাড়ি পাশাপাশি বাড়ি ছিল, মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ, খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হইয়া মুমিনের বাড়ির উপর ঝুঁকে আছে, এই জন্য তার গাছের একটা দুইটা পাকা খেজুর গাছ থেকে যখন ঝরে পড়ত, বুঝা থাকলে বলুন কার বাড়ির ভিতরে পড়ত, মুনাফিকের বাড়ির ভিতরে পড়ত, মুমিনের মুনাফিকের বাড়ির ভিতরে খেজুর গাছ আগা দেখা হইয়া মুমিনের বাড়ির উঠে ভিক্ষা রয়েছে, জৈরা ফললে কার বাড়ি করব, মুনাফিকের বাড়ি মুমিনের বাড়ি। এই সুযোগে এই মুমিন লোকটার ছেলে ফেলেরা বাচ্চারা তার গাছের ঝরা ঝরে পড়া একটা দুইটা খেজুর যে ঝরে পড়ত ওইগুলি কুড়াই কুড়াইয়া খাইয়া দিত। আমরা সিলেটি বাসা খুব তুকাইয়া খাইলাই তো, কেমনে হইলে আপনারা বেশি বেশি বেশি লোকে বুঝবা, বোকা মুনাফিকের গাছের একটা দুইটা পাকা খেজুর যখন মুমিনের বাড়ির ভিতরে ঝরে পড়ত তখন মুমিনের বাচ্চারা তার ঝরে পড়া খেজুর গুলি কুড়াইয়া খাইয়া ফেলত। এই জন্য মুনাফিক লোকটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে গিয়া বিচার দিল, বললো হুজুর আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির লোকটাও একজন মুসলমান, আমার বাড়ির খেজুর গাছের অগ্রভাগ তার বাড়ির উপরে ঝুঁকে থাকার কারণে আমার গাছের একটা দুইটা পাকা খেজুর যখন ঝরিয়া পড়ে তার বাড়ির ভিতরে পড়ে, এই সুযোগে তার বাচ্চারা আমার গাছের জরা খেজুর গুলি কুড়াইয়া খাইয়া ফেলে, আমি আপনার কাছে বিচার চাই। কে বিচার চাইল, মুনাফিকে, কার কাছে, রসুলের কাছে, কার বিরুদ্ধে, মুমিনের বিরুদ্ধে। ইসলামী আদালতের বিচার দুই প্রকার, একটা আফুসের বিচার একটা আইনের বিচার। আইনের বিচার এমন যে আইনত যার কাছে যার যা প্রাপ্য হয় তা দিতে হবে বলে যদি বিচারক রায় দিয়া দেয় তাহলে খার ঠগা হইল, খার জিতা হইল, কে খুশি হইল, কে বেজার হইল, এটা দেখার কোন দরকার হই নাই, আইন মতো তোমার কাছে সে ই পরিমাণ পাওনাদার দিতেই হবে তোমাকে, এটার নাম আইনের বিচার। আর একটা দেখো আফুসের বিচার, আফুসের বিচার কয় আইন মতো কার কাছে কি ফাওনা আছে এটা আমরা দেখতে যাব না, আমরা তোমরা তোমরা দুপক্ষ যেভাবে খুশি হও এইভাবে একটা দফা রফা করে দিব, দুপক্ষের খুশি করে দিতাম, এটা কি বিচার, আফুসের বিচার। ইসলামী আদালতে দু প্রকার বিচারের নিয়ম আছে, শরীয়ত মতো এটা শরীয়ত সম্মত আছে, কিন্তু আফুসের বিচারের বেলায় রায় দেওয়ার আগে বিচারক উভয় পক্ষের মতামত নিতে হবে যে আমি তোমাদেরকে এইভাবে দুনুভোগ করে মিলিয়ে দিতে চাই, তোমরা দুনুভোগ খুশি মনে এইভাবে মিলতে রাজি কি না এটা জিজ্ঞেস করতে হবে। আইনের বিচারে বাদী বিবাদীর মতামত নেওয়ার কোন দরকার নাই বিচারকের, কিন্তু আফুসের বিচারে রায় দিতে হলে বিচারক বাদী বিবাদী উভয় পক্ষের মতামত দিতে হবে যে আমি এইভাবে তোমাদের উভয় পক্ষকে মিলাইয়া দিতে চাই, তোমরা দুনুপক্ষ খুশি মনে এইভাবে মিলতে রাজি কিনা। কথা বুঝলেন কিনা দেখেন, মুনাফিকের বিচারের ব্যবহার আল্লাহ রসুল আইনের বিচারে না গিয়া আফুসের মাধ্যমে নিষ্পত্তি করার পথ অবলম্বন করল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বললেন যে তুমি বলতেছ তুমি একজন মুসলমান, তোমার পাশের বাড়ির লোকটাও একজন মুসলমান, অথচ এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আপনারা কি বলেন? এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আরেকটা কথা আনুষঙ্গিকভাবে স্মরণ রাখবেন, যারা অমুসলমান তারাও কিন্তু আপনাদের ভাই। তাহলে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন বললেন কেন? শুধু মুমিন গনে কে অপরের ভাই বললেন কেন? মুমিন যারা মুমিন না, যারা মুসলমান নয়, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা নাস্তিক, যত রকমের মানুষ দুনিয়াতে সমস্ত মানুষ একজন আরেকজনের ভাই। এর মীমাংসা জানার জন্য আগে আমাদের জানতে হয় ভাই কারে কয়। এই সবগুলি প্রশ্নের জবাব তফসিরে লেখা আছে, মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে লিখছেন যে কোন দুই ব্যক্তি কোন এক একত্রে গিয়ে কোন একজনের মধ্যে গিয়ে যদি একত্র হয় তাহলে এই দুই ব্যক্তিরে ভাই কয়। কোন দুই ব্যক্তি যদি মূলে গিয়া একত্র হয় তাহলে ওই মূল যে এক, এই জন্য এই দুই ব্যক্তি একে অপরের ভাই। আমি যে বাবার ঘরে জন্ম হইলাম, ইনিও এই বাবার ঘরে জন্ম হইলেন, তা আমরা দুজন বাবার মধ্যে গিয়ে একত্র হইলাম কিনা, এই জন্য ইনি আমার ভাই। আপনি যে ইসলাম ধর্ম পালন করেন, আমিও সেই ইসলাম ধর্ম পালন করি, আমরা দুজন ইসলামে গিয়ে একত্র হইলাম কিনা, এই জন্য আপনারা আমার ভাই। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক বেঈমান কাফির, এরাও আদমের সন্তান কিনা, আমরাও আদমের সন্তান কিনা, সুতরাং তারাও আমরার ভাই। সমস্ত মানুষই পরস্পরে ভাই, কিন্তু কে কিরকম ভাই এটা হইল বুঝার ব্যাপার। ইনি আর আমার বাবা যদি এক হইয়া থাকেন তাহলে আমরা দুজন বংশগত ভাই, সহোদর ভাই। আর আপনি আর আমি দুজন মুসলমান হওয়ার কারণে আপনি আমি যদি ভাই হইয়া থাকি তাহলে আমরা ধর্মীয় ভাই। আর আদমের সন্তান হওয়ার কারণে যদি ভাই হইয়া থাকি তাহলে আমরা বংশগত ভাই, সহোদর ভাই, ধর্মীয় ভাই, বংশগত ভাই। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, ইহুদিরা কি মুসলমানের ভাই? ভাই। খ্রিস্টানেরা কি মুসলমানের ভাই? বৌদ্ধরা কি মুসলমানের ভাই? বেদিন কাফির কি মুসলমানের ভাই? হ্যাঁ, নাস্তিক মূর্তদ মুসলমানের ভাই। তুমি যে আদমের সন্তান, সমস্ত নাস্তিক মূর্তদ সেই আদমের সন্তান। আদমের সন্তান হওয়ার কারণে আল্লাহ যেভাবে তোমার জন্য জান্নাতে ঠিকানা তৈরি করে রেখেছেন, ঠিক তেমনিভাবে সবগুলি মানুষের জন্যই আল্লাহ জান্নাতে ঠিকানা তৈরি করে রেখেছেন। তাহলে ইসলাম ধর্ম শুধু পালন করবো কেন? ইহুদি ধর্ম পালন করি, খ্রিস্ট ধর্ম পালন করি, বৌদ্ধ ধর্ম পালন করি, নাস্তিক হইয়া যাই, জান্নাতে তো পারি, আমার রেডি আছে ওই? এই প্রশ্ন আসতে পারে, মীমাংসা হওয়া দরকার না মীমাংসার দরকার নাই? মীমাংসার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষের জন্য একটা করিয়া, প্রত্যেকটা মুসলমানের জন্য একটা করিয়া, না প্রত্যেকটা মানুষের জন্য একটা করিয়া, ভালো রকম বুঝেন। জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মুসলমানের জন্য একটা, না প্রত্যেকটা মানুষের জন্য একটা? ইহুদিও একটা মানুষ কিনা, নাসারা একটা মানুষ কিনা, বৌদ্ধ একটা মানুষ কিনা, নাস্তিক একটা মানুষ কিনা, বেঈমানও একটা মানুষ, কাফির একটা মানুষ? আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্যই আমি একটা করে জান্নাতে বাড়ি বানাইছি, কিন্তু বাড়িগুলি ফ্রি দিব না, বাড়িগুলি ফ্রি দিব না, মাগনা দিতাম না কয় সিলেটি ভাষায়, কেমনে দিতাম না? মাগনা দিতাম না, কেমনে দিব? দুনিয়াতে যাবে, আমাকে বিশ্বাস করবে, আমার বিধান পালন করবে, এর বিনিময়ে বিক্রি করব। এর বিনিময়ে বিক্রি করব, জান্নাত কিনে নিবা, তোমার লাগে জান্নাত বাড়ি বানায় রাখছি, ফ্রি দিতাম না, কিনে নিবা। কাজে এই জান্নাতে তৈরি করা বাড়িটা যেন কিনতে পারে সবাই, এই জন্য মুসলমানের দায়িত্ব আছে চেষ্টা করার। ইহুদিদেরকে বুঝাইব ভাই তোর জন্য জান্নাতে বাড়ি তৈরি করা আছে, আল্লাহর বিধান বিশ্বাস কর, সঠিকভাবে পালন কর, বাড়ি কিন। নাসারাদেরকে বুঝাইব তোর জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায় রাখছেন, তুই যে আল্লাহ কিনবার যে সিস্টেম দিছেন সিস্টেম মতো তুই কিনার ব্যবস্থা কর। তাহলে আমি আমার ভাইয়ের দরদি হইলাম। আমি যদি মনে করি ইহুদি জাহান্নামে গেলে আমার কি হইল, নাসারা জাহান্নামে গেলে আমার কি হইল, এটা কিন্তু ভাইয়ের জন্য দরদ হইল না। ভাই কি না তারা, আমরা ভাইয়ের জন্য দরদ থাকা দরকার নাই? তাহলে দরদটা কেমনে দরদটা হলো? তারা আমার বোঝা নেই লাগবো যে তোর জন্য জান্নাতে বাড়ি তুই আছে, তোরা আল্লাহ দুই নেট পাঠিয়েছি কিনবার লাগি, তুই কিন, প্রসেসিং কর, প্রসেসিং ছাড়া হবে না, এই প্রসেসটা সবাই বুঝাইতে হবে আমার। তাহলে আমি ভাইয়ের জন্য দরদি হইলাম। জান্নাত কিনার প্রসেস যদি আমি আমার ধর্মাবলম্বী ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীকে শিক্ষা দিই না, বুঝাইতে যাই না, তাহলে ভাইয়ের প্রতি আমি ভাইয়ের মতো দরদি হইলাম না। কোন মুসলমান অন্য কোন মানুষ ভাইয়ের প্রতি বেদরদি হইতে পারে না, নিষ্ঠুর হইতে পারে না। হোক সে যত বড় বেঈমান, হোক সে যত বড় কাফির, হোক সে যত বড় নাস্তিক, হোক সে যত বড় মুরতাদ, সে আমার বংশগত ভাই, তার বংশ আদমের বংশ, আমার বংশ আদমের বংশ, ভাই হিসাবে তার প্রতি আমার দরদ থাকতে হবে, তার আমার বুঝাইতে হবে জান্নাতে আল্লাহ তোর জন্য বাড়ি বানাইছেন, তুই এটা কিনার প্রসেসিং কর। তাহলে ভাইয়ের দরদ আদায়, দরদি ভাই। বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ আমাদের ভাই কিনা? ভাইয়ের প্রতি আমরা নিষ্ঠুর হব না, দরদি হব। কিভাবে দরদটা কিভাবে প্রমাণ করতে হবে? তাকে বুঝাইয়া, তাকে বুঝাইয়া। এই জন্য 6000 আয়াতে আল্লাহ খালি বুঝাইছেন, কত আয়াতে? 6000। এই বিভিন্ন প্রকারের ভাইয়ের মধ্যে সমস্ত মুসলমান পরস্পরে এক এক ধরনের ভাই। এটা কোন ভাই? ধর্মীয় ভাই। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমরা ধর্মীয় ভাই। এই জন্য হাদিস আল্লাহ রসুল বলেন ওই মুনাফিকে কইলেন, তুই কইতাছস তুই একজন মুসলমান, ইয়াদ আছে নি কথা, আর তোর প্রতিবেশীটাও একজন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এবার বলেন এটা কোন ধরনের ভাই? ধর্মীয় ভাই। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তোর গাছের একটা দুইটা জরা খেজুর, একটা দুইটা জরা খেজুর না, সব খেজুর জেরে ফেলে দেখা, একটা দুইটা জরা খেজুর খাইলেও ফেটের বুক যায় না, বাজারও নিয়ে বেচলেও এক পয়সা পাওয়া যায় না, খুব মূল্যবান না তুচ্ছ? এই সামান্য তুচ্ছ জিনিস তোর ভাইয়ের বাচ্চা সব কইরা খাইছে, গাছের তলে ফল ফললে ফুরুতায় আউস করে নিয়ে খায়, শখ তোর ভাইয়ের বাচ্চা। তোর ভাইয়ের প্রতি, তোর ভাইয়ের বাচ্চার প্রতি দরদি হইয়া একটা দুইটা খেজুরের তুচ্ছ মূল্যর দাবি যদি তুই চাইরা দেশ, আল্লাহ তোরে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবে। কইছেনি ওয়াজ, ওয়াজ হইছেন, আল্লাহ রাসূল ওয়াজ করছেন, এই একটা দুইটা খেজুরের দাবি ছেড়ে দিলে আল্লাহ তোরে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবেন। তুই যদি মানি না লাস তুইও খুশি, আর হেরেও আমার রায় দেওয়া লাগতো না, যত রাখে জোর তোর ছেলে মেয়ে খাইছিল অত রাখে জোরের দাম দেয়, রায় আর দেওয়া লাগতো না, কারণ দেখবো আফুসের বিচার। হন বুঝছুনি রসুলের আদালত কোন বিচারটা চলতেছে বর্তমানে? আইনের বিচার না আফুসের বিচার। তুই মানি লইলে হেও আর দেওয়া লাগতো না, আর তুইও খুশি রইলে, খুশি হইলে হেও খুশি রইল। তখন এই মুনাফিকটা কয় হুজুর আমার গাছের জরা খেজার খেজুর গুলি যতই অল্প মূল্যের হোক এল নগদ, আর আপনার যে বেহেস্তের ফলের কথা বলতেছেন, বাকি বাকির আশায় আমি নগদ ছাড়তে রাজি না, বাকিটা যত বড়ই হোক আর নগদটা যত ছোটই হোক, বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। আমাদের বর্তমান সমাজে এমন কোন মুসলমান হওয়া যাইব নি যে নমাজও গেলে ফল হওয়া যাইব জান্নাত বাকি, আর দোকান বন্ধ করলে ক্ষতি হইব নগদ, এই কারণে দোকান বন্ধ করে নমাজও যাইতে রাজি না। হের মধ্যে আর আমার মধ্যে বেশ কম কত, কারে কি বাস করবে, কারে কি বাস করবে? পয়েন্ট তো একটু আমার যে পয়েন্ট সেই মুনাফিকের একই পয়েন্ট, এরও কথা যে বেস্তের ফল যত বড় মূল্যবান হোক এটা বাকি, আর আমার গাছের জরা খেজুর যত তুচ্ছ মূল্যের হোক এটা নগদ, আর আমার কথা বেস্ট পাওয়া দেব এটা বাকি, আর দোকানের বেচা কিনার মুনাফা এটা নগদ, দোকানের বেচা কিনার মুনাফা নগদ ছাড়তে রাজি না বাকি বেহেস্তের জন্য। তার পয়েন্টে আর আমার পয়েন্টে কোনো ব্যবধান নাই, তার স্বভাবে আর আমার স্বভাবে কোনো ব্যবধান নাই, তার দৃষ্টিভঙ্গিতে আর আমার দৃষ্টিভঙ্গিতে কোনো ব্যবধান নাই। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন যে সমস্ত মুসলমানেরা আল্লাহর বিধানে বিশ্বাসী হইয়াও জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল জরুরিয়াতে দিন পালন করতে রাজি না, এরাও মুনাফিক নম্বর টু। বুঝলাম নিজেদের ক্ষেত্রে শ্বাস ফল পরেনি পরেনি শ্বাস পরেনি। যারা আল্লাহর বিধান বিশ্বাস করে না মুসলমান দাবি করে এরা মুনাফিক নম্বর ওয়ান। যারা আল্লাহর বিধানে বিশ্বাস করে কিন্তু দুনিয়ার স্বার্থ নষ্ট হওয়ার কারণে পালন করে না এরাও মুনাফিক নম্বর টু। এরপরে ওখানে আমরা কে কত নম্বর সিটি হিরো আছি যার যার বাসার গিয়ে চিন্তা করে ঠিক করে। যখন হেই জবাব দিয়া দিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে ফাযাক্কির ইন্নাফাতি যিকরা সায়াযাক্কারু মান ইখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى এই আয়াতগুলি মুনাফিকের এই জবাবের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন। মুনাফিকে এই জবাব যখন দিছে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। আবু বকর জিজ্ঞাসা করলেন এই বেটা তোর খেজুর গাছ বিটা সহ দাম কত, গাছের জায়গা গাছ রাখিয়া গাছের গুড়ি সহ মাটি সহ দাম কত গো? হে উনার গুড়ির দুনা দাম চাইছে, উনার গুড়ির দুনা বুঝুননি সিলি টিউলে বুঝবা, সে যে পরিমাণ উচিত দাম তার চেয়ে ডাবল দাম চাইছে। কোন দামাদরি না করিয়া কোন দর কষাকষি না করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে সেই খেজুর গাছ বিটা সহ কিনে নিলেন, কিনে সেই মুসলমান লোকটাকে দান করিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, এত বড় পবিত্র কাজটা যে করল তার জীবনটা সফল হইয়া গেল। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা হইল নবীগণের পরে আদম আলাইহিসসালামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ওলিয়া উলিয়া বুজুর্গ আল্লাহওয়ালা জন্ম হয়েছেন তাদের সকলের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিরিয়াল নম্বর ওয়ান। হযরত আবু বকরের সিরিয়াল নম্বর আবু বকরের বেলায় এই আয়াত, মুনাফিকের বেলায় আল্লাহ বলেন, রসুলের বেলায় আল্লাহ বলেন পাজাক্কি, হে আমাদের নসিহত কবুল করছে না, ওয়াজ গ্রহণ করছে না, এই কারণে ওয়াজ বন্ধ করে দিবেন না, ওয়াজ করে দেখেন। ইন নাফাতি যিকরা, এই লোকটার বেলায় আপনার ওয়াজ কাজে আসলো না কাজে আসলো করে দেন, যাদের বেলায় কাজে আসবে তারা পাবে কোথায়? বুঝলেন কিনা পয়েন্টটা দেখেন। এই জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত হক্কানি উলামায়ে কেরামের উপর ফরজ, একদল মানুষে যদি ওয়াজ আমল করে না তবুও ওয়াজ বন্ধ করা যাবে না, কারণ আরেক দলে আমল করবে। একটা মানুষেও যদি আমল করার আশা থাকে ততক্ষণ পর্যন্ত ওয়াজ বন্ধ করা যাবে না, ওয়াজ করতেই হবে। আল্লাহ কোরআনের 6000 আয়াতে ওয়াজ করছেন, আল্লাহর রসুলকে নির্দেশ দিয়ে বলতেছেন ফাযাক্কির, ওয়াজ করতে থাকেন। তবে একদলের কাজ হবে একদলের কাজ হবে না সেটা তাদের ব্যাপার। আজকে আমাদের বোঝার ব্যাপার হল ওয়াজে উপকার হবে কার আর হবে না কার, এইটা হইল আমাদের বুঝার ব্যাপার। এর স্কেল বর্ণনা করে আল্লাহ বলেন সাইয়াদ জাক্কারু মাই ইখশা। আর এখানে রায়াত ইল্লা তাজকিরাতাল লিমাই, এখানেও ইখশা আসেনি, এখানেও ইখশা আসেনি, ইখশা কিতাই দিল বুঝার ব্যাপার। এটা বুঝলে আমরা বুঝতে পারবো যে আমরা যারা এখানে ওয়াজের শ্রোতা আছি আমাদের কার ওয়াজে উপকার হবে আর কার ওয়াজ শুনলে উপকার হবে না। ইয়াকসা বোঝা লাগবে, ইয়াকসা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াকসা। একদল মানুষ আছে কোন পথে চললে আল্লাহর শাস্তির থেকে বাঁচা যাবে দুনিয়াতে আখেরাতে জানে না, জানতে পারলে সে এই পথ ছাড়বে না, হেদায়েতের পথ চিনে না, চিনলে সে হেদায়েতের পথ ছাড়বে না, কারণ সে আল্লাহর শাস্তিকে ভয় পায়, সে কবরের আজাব ভয় পায়, সে হাশরের মাঠের আজাব ভয় পায়, সে পুল সিরাতের আজাব ভয় পায়, সে জাহান্নামের আজাব ভয় পায়। কোন কাজ করলে এই সমস্ত আজাব ভোগ করতে হবে জানে না, জানলে এই সমস্ত কাজ অপরাধ সে করবে না, এই জন্য জানবার জন্য ওয়াজ শুনতে আসে। যারা কোন কাজের দ্বারা গুনাহ হয় জানে না, জানলে গুনার কাজ করবে না, আল্লাহর শাস্তির ভয়ে আল্লাহ বলেন যোগ্য ওয়াইজের ওয়াজে এদের উপকার হবে হেদায়েত। সে যদি রোজা রাখিয়া এমন কাজ করে যে কাজ করলে গুনাহ হয় কিন্তু হে জানে না এই কাজের দ্বারা যে গুনাহ হয়, কিন্তু তার মন তার ক্লিয়ার আছে যে গুনাহ হয় জানলে হেটা করবে না, এইরকম মন নিয়ে যারা ওয়াজ শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা সাইয়াযাক্কারু মাই ইখশা, আল্লাহর শাস্তির ভয় যাদের অন্তরে আছে এরা অবশ্যই ওয়াজ শুনলে ওয়াজ পালন করবে, আমল করবে, গ্রহণ করবে। আমি আমার জীবনের বাস্তব ঘটনা কই একদিনের, বাংলাদেশের এক জায়গায় প্রতি বছরে একাধারে সাত দিন পর্যন্ত তফসিল হয়, ওইখানে গেলাম, ওইখানে তফসিলের মাঠের সংলগ্ন একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় শিক্ষকতা করেন একজন ইংরেজি শিক্ষক, ইংলিশ টিচার, সরাসরিয়তের বিধিবিধান তেমন একটা জানা নাই, এই মাদ্রাসার ছাত্রদেরকে ইংরেজি পড়াইবার জন্য তারা শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়, কিন্তু তারে দেখলে ইংরেজি শিক্ষিত মনে হয় না, আলিমের মতোই দেখা যায় তার লিবাস পোশাক বেশভূষা চালচলন চুলদারি সব আলিমের মতো। আমার একদিন কয় হুজুর আপনার সাথে আমার একটু জরুরি কাজ আছে, একা একা, ঠিক আছে কি কথা বল, কয় আমি শুনলাম সেদিন আর একজন আলিম বললেন যে রমজান মাসের দিনের বেলায় নাকি স্ত্রী সহবাস করলে গুনাহ হয়, হয়তো কয় ইন্না লিল্লাহ, আমার তো জানা নাই আমি তো এরকম করছি অনেক সময়, তার দুশা জানে সে ইংরেজি শিক্ষিত মানুষ কোন আলিমের কাছে গেছে নাই তেমন একটা দুশা জানে, কিন্তু তার মনটা কেমন নিয়ে আসে ইন্না, সাথে সাথে যখন ইন্না লিল্লাহ বলছে তখন তো বুঝলাম যে তার মনের মধ্যে আল্লাহর ভয় আছে, এতদিন করছে কেন গুনার কাজটা, ভয় না থাকার কারণে না না জানার কারণে, আল্লাহ বলে না জানার কারণে যারা গুনার কাজ করে এরা গুনার কাজ ছাড়িয়া দিব ওয়াজ শুনলে যদি আল্লাহর ভয় থাকে, যার অন্তরে আল্লাহর ভয় নাই সারা জীবন ভর ওয়াজ শুনলেও আমল করবে না। এবার বলেন কোন সমস্ত শ্রোতারা ওয়াজ শুনলে আমল করবে, যাদের অন্তরে আল্লাহর গজবের ভয় আছে। ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা ফাযাক্কির ইন্নাফাতিজ যিকরা সায়াযাক্কারু মাই ইখশা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওয়াজ করতে দেখেন নিশ্চয়ই ওয়াজে উপকার হবে কার, অন্তরে আল্লাহর ভয় আছে যার, নিশ্চয়ই ওয়াজে উপকার হবে কার, বেটা সারা রাত ওয়াজ শুনে গেছে, নমাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নমাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নমাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, ওয়াজ হুইনে গিয়া পরের দিন হবে যেই বে নমাজি আছিল সেই বে নমাজি হই, প্রমাণ হইল তার অন্তরে আল্লাহর ভয় আছে। তাহলে এবার বলেন পরিষ্কার করিয়া ওয়াজ শুনলে হেদায়াত হবে কার, অন্তরে আল্লাহর গজবের ভয় আছে যার, যার অন্তরে আল্লাহর শাস্তির ভয় আছে। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন তার অন্তরটাকে আমি আল্লাহ ইসলামের জন্য খুলে দেই, দেখেন আয়াতটা কত চমৎকার, আল্লাহ বলেন من يريد الله به أن يهديه يشرح صدره للإسلام আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। প্রশ্ন যদি করেন আপনারা আল্লাহ কাকে হেদায়েত করতে চান, এই প্রশ্নের জবাব এতক্ষণ গেছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে তার আল্লাহ হেদায়েত করতে চান। এই আয়াতের তফসিরটা একটু পরে শুনেন, এর আগে একটা ঘটনা শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা মিটিং হইল মক্কায়, দারুন নদওয়া নামের হল রুমে বৈঠক হইল। এই বৈঠকে সিদ্ধান্ত হইল মুহাম্মদকে হত্যা না করা পর্যন্ত তারে দমন করার কোন উপায় নাই। আমার কথা না, কাফিরদের বৈঠকের সিদ্ধান্ত, কাফিরদের বৈঠকের সিদ্ধান্ত। আবু জাহাল খুশি হইয়া এই সিদ্ধান্ত মানিয়া নিল, মুহাম্মদকে হত্যা করতে হবে। কিন্তু হত্যা করার দায়িত্বটা পালন করবে কে? যে আবু জাহাল রসুলকে হত্যা করার সিদ্ধান্তে খুশি হইল সে নিজেও কয় আমার সাহস নাই। তখন হযরত উমর মুসলমান ছিলেন না, মিটিং এর সদস্য একজন, এই এই হলের মেম্বার। উমর দাঁড়াইয়া কইলেন মুহাম্মদকে হত্যা করার জন্য আমি উমর যথেষ্ট। ঠিক আছে, বৈঠকের পক্ষ থেকে উমরকে দায়িত্ব দেওয়া হলো মুহাম্মদকে হত্যা করে আসো। হযরত উমর একা একা তরবারি নিয়ে রওনা হইলেন, আজকে মুহাম্মদকে হত্যা না করে ফিরে আসব। রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে দেখা, তিনি তার নাম ছিল হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব জিজ্ঞেস করেন উমর কোথায় যাও? মুহাম্মদকে হত্যা করো। কেন? সে বলে তার কাছে বলে কুরআন নাযিল হয়, মিথ্যা কথা, কুরআন নাযিল হয় না, বলে মিথ্যা বলে। এই মিথ্যা কথা কই আমাদের সমাজের মধ্যে সমস্যার টুকরা টুকরা করে দিল। এই সমাজের অশান্তি আর বিশৃঙ্খলা সহ্য করা যাবে না, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার স্বার্থেই মুহাম্মদকে হত্যা করতে হবে। খাব্বাব বলেন কুরআনের কথা মুহাম্মদ বলে এই জন্য যদি তারে হত্যা করতে হয় তাহলে কুরআন যারা গ্রহণ করে তাদেরকে কি করতে হবে? বলে তাদেরকে হত্যা করতে হবে। বলে তোমার বোন আর তোমার ভগ্নিপতি কুরআন গ্রহণ করে ফেলেছে। তাই নাকি? হ্যাঁ তাই। রসুলের পথ ছাড়িয়া দিয়া উমর বইনের বাড়ির পথে রওনা হইলেন। গিয়া দেখেন ও পথের লোক যিনি ইনি খাব্বাব ইবনুল আরাত, অন্য একজন সাহাবী। আর গিয়া দেখেন সেখানে হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু উমরের বোনকে এবং ভগ্নিপতিকে এই সূরা তোহা তিলাওয়াত করাইতেছে। কোন সূরা? সূরা তোহা। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে সূরা তোহা এবং সূরা ইয়াসিন আল্লাহ নিজে তেলাওয়াত করেছিলেন। আসমান জমিন সৃষ্টি করার কতদিন আগে? 2000 বছর আগে আল্লাহ নিজে সূরা তোহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলেন। ফিরিশতারা আল্লাহর তেলাওয়াত শুনিয়া বললেন এই সূরাগুলি যে উম্মতের উপর নাজিল হবে এই উম্মত সবচেয়ে বড় ভাগ্যবান, আর এই সূরাগুলি যারা মুখস্থ করবে যে ব্যক্তিরা এই ব্যক্তিরা বড় ভাগ্যবান, আর এই সূরাগুলি যে ভাষায় নাজিল হবে এই ভাষা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বরকতের ভাষা। তফসিরের এই বিবরণের দ্বারা সারা দুনিয়াতে যত ভাষা আছে এর মধ্যে সবচেয়ে বড় বরকতময় ভাষা কোনটা সাব্যস্ত হইল? আর মুসলমান উম্মতের মধ্যে বরকতময় অন্তর হইল তার যে এই দুই সূরা যার অন্তরে মুখস্থ করে রাখে। আর সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান উম্মত হইল সেই উম্মত যে উম্মতের উদ্দেশ্যে এই সূরাগুলি নাজিল হয়। হযরত উমর গিয়া দেখলেন হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু উমরের ভগ্নিকে এবং ভগ্নিপতিকে এই সূরা তোহা তিলাওয়াত করাইতেছে। উমরের আগমনের অবস্থা টের পাইয়া খাব্বাব লুকাইয়া গেলেন আরেক রুমের মধ্যে গিয়া, আর উমর ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন এই বোন তুমি কি করতেছিলে? কিছু বলতেছেন না, জবাব দিতেছেন না। জবাব না দেওয়ার কারণে উমর রাগান্বিত হইয়া যখন বলেন কি করতেছিলে, তখন তিনি বলতেন কুরআন তেলাওয়াত করতেছিলাম। যেই বলছেন কুরআন তেলাওয়াত করতেছিলাম, এমন ভাবে পিটুনি শুরু করলেন, পিটাইতে পিটাইতে শরীর বলিনা শরীর জখম হইয়া রক্তাক্ত হইয়া শরীর লাল হইয়া, নিজের হাতের ফিটার কারণে নিজের আপন বোন জখম হইয়া রক্তে লাল হইয়া গেছে দেখিয়া উমরের মনে দয়া লাগল। দয়া লাগার পরে এখন সুর বদলাইয়া বলেন, বোন তুমি কি পড়তেছিলে আমার একটু দেখাও। বোন বলেন তুমি না পাক, তুমি গোসল করে আসো। বোনের কথায় উমর গোসল করে আসলে, তারপরে বোন উমরের হাতে এই সুরে তোহা উমরের হাতে দিল। অবস্থার পরিবর্তন দেখি হাব্বাব যে লুকাইয়াছিলেন আরেক কামরায়, সেখান থেকে বাহির হইয়া এসে বলেন উমর এখানে কি লেখা আছে তুমি একটু পরে পড়বে, আগে আমার একটা কথা শোনো। বলে কি কথা? বলে আমি গতকাল শুনেছি আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ হয়তো আবু জাহালকে মুসলমান বানায় দাও আর না হয় উমরকে মুসলমান বানায় দাও, আমার মনে হয় রসুলের দোয়া তোমার বেলায় কার্যকর হবে। কাজেই তুমি আল্লাহর কথা চিন্তা করো, আল্লাহর কথা চিন্তা করে এই এখন ফরো তুমি এইখানে কি আছো। এই উমর জীবনের প্রথম দিন আল্লাহর পবিত্র কালাম নিজের হাতে নিয়ে পড়ার সুযোগ পাইলেন। এতদিন শূন্য শূন্য বলছেন মন গড়া কয় মন গড়া কয় মন গড়া কয়, হাতে নিয়ে নিজের হাতে নিয়ে নিজে ফরিয়া যাচাই করার এই জীবনের প্রথম দিন সুযোগ পাইলেন। সুযোগ পাইয়া পড়িয়া দেখলেন, পড়িয়া বললেন যে না এতদিন তো শুনে শুনে বলেছি মোহাম্মদ মন গড়া কথা বলে, এগুলি আল্লাহর কালাম নয়। আমি আজকে পড়ার পরে বুঝতে পারলাম এত সুন্দর কালাম কোন মানুষের মন গড়া হতে পারে না। তাহলে হযরত উমর এতদিন বিরোধিতা করেছিলেন অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে না না জানার কারণে। তাহলে হেদায়েত হবে কার? না জানিয়া গুনার পথে চললেও অন্তরে যদি আল্লাহর ভয় থাকে বালা ওয়াইজের ওয়াজ শুনলেই হেদায়েত হবে। হযরত উমর খাব্বাবকে বলেন ভাই যাও এবার হইছে আমার জলদি রসুলের কাছে লইয়ে যাও, কলেমা পড়ে মুসলমান। এই সুরায়ে তোহা পড়িয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ এর কাছে গিয়া কলেমা পড়ে মুসলমান হইল। আমাদের জানার ব্যাপার হইল রাসূল আবু জাহালের জন্য দোয়া করলেন হেদায়েতের, উমরের জন্য দোয়া করলেন, একজনের জন্য না দুজনের জন্য। দোয়াটা আবু জাহালের বেলায় কবুল হইল না কেন আর উমরের বেলায় হইল কেন এইটা বুঝলে বাকি আয়াতের তফসীরটা বোঝা সহজ হয়ে যাবে। উমরের মনে আল্লাহর ভয় ছিল কিন্তু সঠিক রাস্তা চিনতে ছিলেন না, এই জন্য উমর বিরোধিতা করেছিল। আবু জাহাল অন্তরে আল্লাহর ভয় নাই, সঠিক রাস্তা চিনিয়াও গ্রহণ করার ইচ্ছা নাই, চিনিয়াও গ্রহণ করার ইচ্ছা নাই। আবু জাহালের এক বন্ধু একদিন গুফনে আবু জাহালকে জিজ্ঞাসা করে, বন্ধু আবু জাহাল এই ঘরের ভিতরে তুমি আর আমি দুইজন ছাড়া তৃতীয় কোনো মানুষ নাই, কাজী আগে কথা দাও একটা প্রশ্ন করলে সত্য জবাব দিবা কিনা বলো। আবু জাহাল তার বন্ধুর কাছে কথা দিল, হ্যাঁ তুমি বন্ধু হিসাবে তোমার কাছে যত গুফন কথাই হোক আমি সত্য জবাব দিব। তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল কয় মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ পরম সত্যবাদী, মুহাম্মদ জীবনে যত কথা বলে সবগুলি সত্য বলে, মুহাম্মদ জিন্দেগীতে কোনদিন একটা কথাও মিথ্যা বলে না। এইবার বন্ধু এক হয় যেই কথা গোপনে আমার কাছে স্বীকার করলে সেই কথা সমাজের কাছে স্বীকার করছ না কেন? আবু জাহেল যে জবটা দিল এই জবটারে আমাদের বর্তমান আধুনিক কালের ভাষায় বাংলাদেশের বিলিস পলিটিক্স বলা যায়, লোকাল পলিটিক্স, সমাজ বসবাস করতে গেলে এমন সত্য যদি আমি মানিয়া নেই যে সত্য মানিয়া নিলে সমাজে আমার নেতাগিরি থাকে না, সেই সত্য বুঝলেও আমি মানে নেব না, এটারে বাংলাদেশে কয় বিলিস পলিটিক্স। বাংলাদেশের আরেকটা বিলিস পলিটিক্স এর দৃষ্টান্ত দেবে, এক ইউপি চেয়ারম্যান তার বাড়িতে দাওয়াত করছে আমার ওয়াজের লাগি, ওয়াজ করে চেয়ারম্যানের ঘর খাইতাম বুঝি, গিয়া দেখি তারে যারা বুট দিছে তার বুটারেরা তারে গালি গালাস করে, আমি তোমরা তারে গালি গালাস করো কেন? কই বাটপারের বাটপার, বুটের আগে কইছে হেরে আমরা যদি ফাঁস করাই দিই আমরা রাস্তাটা বানাই দিব, আমরা ফাঁস করাই দিছি এখন রাস্তা বানাই দেবো। চেয়ারম্যানের ঘর খাইতে বুঝি রাত্রে জিজ্ঞাসা করলাম তুমি রাস্তা বানাই দিবা ওয়াদা কইরা জনগণের বুট নিছো, বানাই দাও না কেন? এগুলি হলো পলিটিক্স, আপনারা আলিম মানুষ বুঝবেন না, এগুলি পলিটিক্স, আপনারা আলিম মানুষ বুঝবেন না। আমি জিজ্ঞেস করলাম, তার সাথে আমার একটু অন্তরঙ্গতা আছে, যদি আমি কইলাম পলিটিক্সটা কি তোমাদের বাপদাদার মৌরুষি সত্য যে তোমরা ছাড়া আর কেউ বুঝবে না? কয় আপনি এত করা কথা বলেন কেন? আমি করা কথা বলি, তোমার বকা বকি করে তোমার ভোটারেরা, এর লাগে দুঃখ লাগে আমার, এর লাগে কই কয়, তাহলে শোনেন। আমি যে নির্বাচনের আগে বলেছিলাম আমাকে বুট দিয়া ফাঁস করাই দিলে আমি তোমাদের রাস্তা বানাই দিব, এটা শরীয়তের ওয়াদা না, এটা হলো পলিটিক্যাল ওয়াদা। বলে এবার আমি ইংরেজি বুঝি না, বুঝাইয়া কো পলিটিক্যাল কিটা, হয় আপনি এটা গাইছো নই, আমি বলছি গাইছো তোর, তুই যেটা গাইছো সেরারে আর লাগে পলিটিক্যাল ওয়াদা কিটা বুঝা। কয় পলিটিক্যাল ওয়াদা হইল নির্বাচনের আগে মিশা ওয়াদা না করলে বুট হই পাওয়া যাইত না, বুট না হওয়া গেলে নেতাগিরি থাকত না, নেতাগিরি ঠিক রেখার লাগে মিশা কথা কইয়া জনগণের বুট নেওয়া, এটার নাম হইল পলিটিক্যাল ওয়াদা। আমি কইলাম তুই তাইলে তোমার যে রাজনীতি, এই রাজনীতি হইল বাটপাড়ির রাজনীতি, কয় বাটপাড়ি না তার কিটা, তাহলে তুমি যে কইছো এটা ঠিক হইল, বাটপাড়ির নাম যদি রাজনীতি হইয়া থাকে বালা কোন আলিমে কথা হতো না, মানলাম তোমার কথা, বাটপাড়ির নাম যদি রাজনীতি হইয়া থাকে বালো কোনো আলিমে এটা করতে পারবে না। গত দুই বছর আগে লন্ডন একবার আমার কয় হুজুর পলিটিক্স কিটা চিনি, আমি কই না চিনি না, আমার চিনাও, টিক্সের উপর টিক্স তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। অনেক সময় অনেক মানুষে আমার এই পলিটিক্যাল দল কোনটা করি জানবার লাগি, জিগায় কয় যে আপনি কোন দল করুন, আমি কয় আমি কোন দল করি না, আমার জিগায় আপনি কোন দল করুন, আমি কই আমি কোন দল করি না, কারণ বাংলাদেশে কোন দল করা ছাড়া কোন পলিটিক্স নাই, গিয়া দেখেন তারা। আবু জেহেল যে জবটা দিল ওইটি হল বিলিস পলিটিক্স, কিরকম আবু জেহেল তার ইয়াদ আছে নি কথা, আবু জেহেল তার বন্ধুর এই বন্ধু শোন, মুহাম্মদ যা কয় সত্য কথা কয় আমি মনে মনে জানি, এই জন্য সমাজ গিয়া যদি আমি কথা স্বীকার করি যে মুহাম্মদ সব কথা সত্য কয়, তাহলে আমার দলে কোন লোক থাকবে না, সবগুলি দল ভাঙ্গে মুহাম্মদের দলে চলে যাবে, যে সত্য স্বীকার করলে নিজের দল ঠিক থাকে না, এই সত্য স্বীকার করার কোন সার্থকতা নাই। আবু জেহেলের হেদায়তের জন্য রসুল দোয়া করছিলেন কিনা, উমরের হেদায়তের জন্য রসুল দোয়া করছিলেন কিনা, রসুলের দোয়া আবু জেহেলের বেলায় কবুল হইল না কেন? ইল্লা তাযকিরাতাল লিমাই ইখশা, যার অন্তরে আল্লাহর ভয় আছে ওয়াজে তার হেদায়ত হবে, আবু জাহালের অন্তরে আল্লাহর ভয় নাই, রসুলের ওয়াজে তার হেদায়ত হয় নাই, উমরের অন্তরে আল্লাহর ভয় ছিল, সত্য বুঝার বাকি ছিল, এই জন্য রসুলের হেদায়ত, রসুলের কুরআনের আয়াত পড়িয়া সুরায়ে তোহা পড়িয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হেদায়ত হইয়া গেল। এই জন্য মুফাসসিরিন কেরাম লেখেন ওয়াজের শ্রোতারা ও দুই দল, এক দল মানে মানে কয় যত কথাই কো, হালাল আর হারাম মলবিরা কইব আমি অতটা মানে পারতাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমারও আমি হেদায়েত করতাম না। আর এক দলে হালাল হারাম জানে না, গুনা জানে না, শাস্তি জানে না, কবরের আজাবের কথাই ইয়াদ নাই, হাসরের মাঠের কথাই ইয়াদ নাই, পুলসি রাতের কথাই ইয়াদ নাই, জাহান্নামের কথাই ইয়াদ নাই, ওয়াজ ওয়াইয়া ইয়াদ হইলে পরে কয়ারি সব্বনার জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমল করনই লাগবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোরে আমি হেদায়েত করবই। এবার আসেন আয়াতের তফসিরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত করতে চান, বলেন আপনারা কাকে? যার অন্তরে আল্লাহর, আল্লাহ যাকে হেদায়েত করতে চান আল্লাহ বলেন তার অন্তরটাকে আমি ইসলামের জন্য খুলে দেই। আয়াত নাযিল হওয়ার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে আয়াত নাযিল করে বললেন যে আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যাটা কি? কোরআন শরীফ নিজে নিজেই বোঝা যায় না ব্যাখ্যা লাগে। কোরআন শরীফের ব্যাখ্যার নামই তফসির, কোরআন শরীফের ব্যাখ্যার নামই। আপনাদের সমস্ত আমেরিকায় এমন একজন ডাক্তার আসেনি যিনি কোন উস্তাদের কাছে মেডিকেল কলেজে লেখানা ফরা না করিয়া লাইব্রেরির থেকে ডাক্তারি বই কিনা গড় বইয়া ফিরা ফিরা ডাক্তার হইছে, একজনও নাই। লন্ডন আছে, ফ্রান্স আছে, কানাডা আছে, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ নাই। তাইলে যথারীতি যথারীতি কোন প্রতিষ্ঠানে ভর্তি হইয়া লেখাপড়া না করিয়া পাশ না করিয়া যদি ডাক্তার হইতে পারে না, কোন মাদ্রাসায় ভর্তি না হইয়া কোন উস্তাদের কাছে লেখাপড়া না করিয়া ইসলামী জ্ঞানের পণ্ডিত কেমনে হয়? না, ডাক্তারি জ্ঞান থেকে ইসলামের জ্ঞানটা আরো অর্ডিনারি। কোন মুসলমানে কি বুঝবেন? আছে দুনিয়াতে এমন কোন জ্ঞান বিজ্ঞান যা কোন উস্তাদের কাছে না শিখে পণ্ডিত হইতে পারে? তাহলে ইসলামের জ্ঞান, ইসলামের জ্ঞান উস্তাদের কাছে না শিখে ইসলামী জ্ঞানে পণ্ডিত হয় কিভাবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا. হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করতে দেখি তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে জপতে থাকবেন না। আল্লাহ রাসূল প্রথম প্রথম এমনটা করতেন, একদিকে আল্লাহ কোরআন নাযিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। কেন? রাসূলের উদ্দেশ্য ছিল নাযিল করতে করতে যদি আমি সবগুলি কথা মুখস্থ করতে না পারি তাহলে যেই শব্দটা আমি মুখস্থ করতে পারবো না সেই শব্দটা আমার উম্মত পাবে কোথায়? আল্লাহ বাধা দিয়া বলেন না, এমন করতে হবে না। আমি নিজের দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, আমি নিজের দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। আপনি কোরআন জপে মুখস্থ করতে হবে না, আপনাকে কোরআন মুখস্থ করাইয়া দেব আমি, আল্লাহর দায়িত্ব। কাজী নাযিল করার সময় জপতে থাকবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য করতে থাকবেন। অতঃপর সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমার দায়িত্বে আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেব। যে রাসুলের কাছে কোরআন নাযিল হইল সেই রাসুলকে পর্যন্ত আল্লাহ নিজে উস্তাদ হইয়া কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিতে হইল। বলেন, কোরআনের ব্যাখ্যা শিখার জন্য রাসুলের উস্তাদের দরকার ছিল কিনা? কোন উস্তাদ? যে রাসুলের কাছে কোরআন নাযিল হইল সেই রাসুল নিজে যদি কোরআনের তাফসীর শিখার জন্য আল্লাহকে উস্তাদ রূপে গ্রহণ করতে হলো, তাহলে এরপরে দুনিয়াতে আর কোন পণ্ডিতের ঘরে পণ্ডিত কোন উস্তাদের কাছে কোরআন না শিক্ষা কোরআনের জ্ঞানে পণ্ডিত হইতে পারে? আমরা তো অবস্থায় যে ওই লাইব্রেরিতে গেলাম, একটা কোরআন শরীফের ইংলিশ ট্রান্সলেশন কিনলাম, একটা উর্দু তর্জমা কিনলাম, একটা বাংলা অনুবাদ কিনলাম, কিনিয়া নিজে গড় বইয়া বইয়া এটে ফইরিয়া আমি কোরআনের জ্ঞানে পণ্ডিত হয়ে গেলাম। আমার কথা মোটামুটি আমি একটা পর্যায়ে নিয়ে আসছি। আমার কথার ফিনিশিংটা দেওয়ার আগে আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমার কথার ফিনিশিং দিয়ে সারলে আপনারা কেউ চলে যাবেন না? হযরত মদনী সাহেব দামাত বারাকাতুহুমের মূল্যবান নসিহত এবং দোয়ায় শরীক হয়ে যাবেন? কথা দিলেন, মেহরবানি করে এমনটা করবেন না, কেউ চলে যাবেন না আমার কথা শেষ হওয়ার পরে। আমি নিজেও বসে থাকবো, আপনারা ইনশাল্লাহ বসা থাকবেন। উস্তাদের কাছে না শিখে কোরআনের তফসিরওয়ালা মুফাসসির হওয়া যায়? হওয়া যায় না। স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে উস্তাদ রূপে গ্রহণ করে কোরআনের তফসির শিখেছিলেন? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলেন আমি নিজের দায়িত্বে আপনাকে কোরআন শিক্ষা দেব। আল্লাহ উস্তাদ হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাত্র বানাইয়া কোরআনের তফসির শিক্ষা দিয়েছেন। এবার বলেন সাহাবায়ে কেরাম কোরআনের তফসির লিখিত তফসির কি নিয়ে নিজে নিজে ফরিয়া মুফাসসির হইছেন না রসুল রে উস্তাদ বানাইয়া? তাবেইন সাহাবায়ে কেরাম রে উস্তাদ বানাইয়া, তাবে তাবেইন, তাবেইন কি উস্তাদ বানাইয়া? আল্লাহর ছাত্র রসুল, রসুলের ছাত্র সাহাবা, সাহাবার ছাত্র তাবেইন, তাবেইনের ছাত্র তাবে তাবেইন, তাবে তাবেইনের ছাত্র ইমামে মুজতাহিদিন। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর ছাত্র রসুলের ছাত্র সাহাবায়ে কেরামের ছাত্র ছাত্রর ছাত্রর ছাত্রর ছাত্র কিয়ামত পর্যন্ত এই সিলসিলায় যারা কোরআনের তফসির শিখবে এবং কোরআনের তফসির করবে তাদের তফসির সহিহ সহ তফসির সাব্যস্ত হবে। যার তফসিরের সিলসিলা কাটা, যার তফসিরের কানেকশন কাটা, যে কিভাবে বুঝাই বিদ্যুতের বাতি জ্বলেনি এখানে, সুইচ টিপতে হইছে কিনা, এই সুইচের সুইচের মধ্যে এটা জ্বলার ক্ষমতা না, পাওয়ার হাউস আছে, এই সুইচ থেকে পাওয়ার হাউস পর্যন্ত ওয়ারিং আছে কিনা, ওয়ারিং কাটতে দিলে সুইচ কভার টিপলে জ্বলবে, যেমন ভাবে ওয়ার কাটতে দিলে সুইচ টিপলে বাতি জ্বলবে না, কোরআনের তফসিরের সিলসিলা আল্লাহ পর্যন্ত উস্তাদের সিলসিলা না পৌঁছে তার তফসির সহি তফসির হবে না, গলত তফসির সাব্যস্ত। এই জন্য সাহাবায়ে কেরাম যখন রসুলের কাছে আয়াত নাজিল হইল, আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের অন্তরকে হেদায়তের জন্য ও ইসলামের জন্য কোন মানুষের অন্তরকে খুলে দেওয়ার ব্যাখ্যা হইল তার অন্তরের মধ্যে আল্লাহ একটা হেদায়তের নূর দান করে। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন কার অন্তরের মধ্যে আল্লাহ হেদায়তের নূর দান করলেন আর কার অন্তরে হেদায়তের নূর দান করলেন না, যে বুঝার উপায় কি? রাসুল বলেন তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে, প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়তের নূর দান করেছেন, তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে না, প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়তের নূর দান করেন নাই। কতটা আলামত আমার মধ্যে পাওয়া গেলে প্রমাণ হইব আল্লাহ আমার অন্তরে হেদায়তের নূর দান করেছেন? তিনটা। এক নম্বর, আল্লাহ যার অন্তরে হেদায়তের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না, সে কি হবে না? দুনিয়ামুখী হবে না, দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করার চেষ্টা করবে না। বলেন তো আমাদের সমাজে এমন কোন মুসলমান আছে কিনা যারা দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগ করতে চায়? আছে। কিসের প্রমাণ? হেদায়েতের নূর তার অন্তরে আছে না নাই? এলে আল্লাহ রাসূল বলেন দুই নম্বর আলামত হইল সে পরকালমুখী হবে, আখেরাতমুখী হবে। আখেরাতমুখী হবে মানে যে আমল করলে আখেরাতে পুরস্কার পাওয়া যায় সেই আমলের জন্য চেষ্টা করবে। তিন নম্বর আলামত হইল সে মরণের জন্য তৈয়ার হবে। এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না, দুই নম্বর আলামত আখেরাতমুখী হবে, তিন নম্বর আলামত মরণের জন্য তৈয়ার হবে। মরণের জন্য তৈয়ার হওয়ার ব্যাখ্যা কি? দুইটা হাদিস শুনলেই বুঝে ফেলবেন, এর মধ্যে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তার সাক্ষাৎ দিতে চান, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহ তার সাক্ষাৎ দিতে চান না। কথাটা শোনার সাথে সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল, আল্লাহর সাথে সাক্ষাৎ তো কোন মুমিন মুসলমানের দুনিয়াতে হবে না, হবে আখেরাতে, আল্লাহর দিদার দুনিয়াতে হবে না আখেরাতে? আপনি যে বললেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চান, এর মানেই হইল যে মরতে চায়, নাহলে মরণের আগে তো আল্লাহর দিদার পাওয়ার কোন উপায় নাই। তাদের কথাই বোঝা গেল যে মরতে চায় আল্লাহ তারে দেখা দিতে চায়। আছে কি কোনো মানুষ মরতে চায়? রাসূল বলেন ও আয়েশা, তুমি যেভাবে বুঝেছ আমার কথাটার ব্যাখ্যা সেই রকম নয়। আয়েশা বলেন তাহলে ব্যাখ্যা বুঝাইয়া দিন। রাসূল বলেন মানুষের মরণ দুই প্রকার, মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণ কালে যে ফিরিস্তা জান বাইর করতে আসে সেই ফিরিস্তা, আগে বলছিলাম কিনা প্রত্যেক মানুষের জন্য আল্লাহ জান্নাত একটা বাড়ি বানিয়ে রাখছেন, কার কার জন্য? ইহুদির জন্য না, খ্রিস্টানের জন্য না, সমস্ত মানুষের জন্য জান্নাতে আল্লাহ একটা করে বাড়ি বানিয়ে রাখছেন। কিন্তু দুনিয়ার জীবনে কিনতে না পারিয়া যদি মরিয়া যায় তাইলে তার কাছে বিক্রি করা হয় না, দুনিয়ার জীবনে কিনিয়া যদি মরে তার কাছে ওই বাড়িটা বিক্রি করা হয়। যে দুনিয়ার জীবনে জান্নাত কিনে ফেলল, তার মরণকালে তার জান বাইর করার জন্য যে ফিরিস্তা আসেন, ওই ফিরিস্তা তার জান্নাতটা দেখাইয়া বলে যে এই জান্নাতের বাড়িটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেডি রাখছেন। এই বাড়িটা দেখি আসে দুনিয়ার সবকিছুর মায়া ভুলিয়া অতি তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় হইয়া পরকালের পথে যাত্রা করতে চায়। রাসুল বলেন এই লোকটা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায়। আর একদল মানুষের মরণকালে তার জন্য যে জান্নাতে বাড়ি একটা বানানো ছিল ওইটা আগে ফিরিস্তা দেখাইয়া বলে তোমার জন্য জান্নাতে আল্লাহ বাড়িটা বানাইছিলেন, কিন্তু দুনিয়াতে পাঠাইছিলেন তোমাকে এটা কিনার জন্য, তুমি কিনো নাই, এই জন্য তোমার নাম থেকে এই জান্নাতের তোমার লিস্টি থেকে এই জান্নাতের বাড়িটা ক্যান্সেল করে দেওয়া হল। তারপরে তারে জাহান্নাম দেখাইয়া বলে তুমি দুনিয়ার জীবনে এই জাহান্নামটা সারা জীবনে খাবাই করছো, আমরা আইসি তোমারে এই জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। ওই লোকটা যে কোনো মূল্যের বিনিময়ে মরতে চায় না, আল্লাহ রাসূল বলেন এই লোক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায় না। সুতরাং যেভাবে মরলে জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মরণ মরতে পারা যায়, ওইভাবে মরণের জন্য তৈয়ার হবে যারা প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। এবার বলেন ইসলামের জন্য অন্তরকে খুলে দেওয়ার ব্যাখ্যা কি? অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দান করেন, হেদায়েতের নূর দান করার আলামত কি কতটা? তিনটা। এক নম্বর দুনিয়ামুখী হবে না, দুই নম্বর আখেরাতমুখী হবে, তিন নম্বর জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মরণের জন্য তৈয়ার হবে। জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মরণের জন্য তৈয়ার হবে কারা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা, যার অন্তরে আল্লাহর গজবের ভয় আছে, এরা যখন কুরআনের ওয়াজগুলি শুনবে তখন এদের অন্তর খুলে যাবে, আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের নূর দান করবেন, হাসতে হাসতে জান্নাত দেখে দেখে মরণের জন্য তৈয়ার হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হযরত ইহা তো শিখাইয়া।